بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر الله پاک رب العالمين এই সূরা ফজরের শুরুতে পাঁচটি বিষয়ের শপথ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে তার যে বাণী তা তিনি বলেছেন। এই সূরা ফজর মক্কী সূরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনে নাযিল হয়েছে। এই পাঁচটি শপথ কি প্রথম দেখা যাক। আল্লাহ পাক বলছেন ওয়াল ফজরি, ওয়াল ফজর মানে উকসিমু বিল ফজরি, ও হচ্ছে শপথের জন্য, ও হচ্ছে শপথের অর্থ বহনকারী, অর্থাৎ এখানে একটি ক্রিয়াশীল উজ্জ আছে উকসিমু বলে, মানে আমি কসম করছি, শপথ করছি, আল্লাহর বাণী। আল্লাহ বলছেন আমি ফজরের শপথ করছি, একটি শপথ হল ফজরের শপথ আল্লাহ পাক করেছেন। আল্লাহর সৃষ্টি থেকে বহু সৃষ্টি আল্লাহ পাক শপথ করেছেন, তার মধ্যে একটি সৃষ্টি আল্লাহর ফজর, রাতকে দূর করার পরে ফজর করা আল্লাহর মক্তিজের সৃষ্টি। ফজরের মাধ্যমে আল্লাহ পাকের বড় নিয়ামত আসে আলো, যার দ্বারা জীবনযাত্রা আমাদের শুরু হয়। যদি রাত হয়ে থেকে যেত আল্লাহ পাক বলেছেন আচ্ছা বলো দেখি তোমাদের ইনজা আল্লাহ আলাইকুম লাইলা আলাইকুম ফরমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, চিরকাল যদি তোমাদের কিয়ামত পর্যন্ত রাতে অন্ধকার হয়ে থেকে যেত তাহলে কোন শক্তি পৃথিবীতে আছে যে দিন নিয়ে এসে দিতে পারে? কোন শক্তি পারে না। তোমাদের জীবনযাত্রা কতই অসম্ভব হয়ে পড়ত। আজকে যান্ত্রিক সভ্যতার যুগে ইলেকট্রিক বিদ্যুতে হয়েও আপনি মানে অসম্ভব সামলানো। এই গরমের সিজনে যখন রাত্রে সবাই যখন এসি চালায়, সবাই যখন লাইট চালায়, তখন সাফলে দিতে পারে না, লোডশেডিং হয়, এখানে পর্যন্ত হয়। তাহলে সারা পৃথিবীতে যদি রাত হয়ে থেকে যদি ফজর না হইত তাহলে মানুষের জীবন অচল হয়ে যেত, ছেলেদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেত, শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে যেত, কলকারখানা বন্ধ হয়ে যেত, সব কিছু বন্ধ হয়ে যেত, চলত না। আল্লাহ পাকের বড় নিয়ামত ফজর, দিন হয়ে যাওয়া, ফজর আল্লাহ শপথ করেছেন। ওয়ালায়ালিন আশরে, দ্বিতীয় শপথ হচ্ছে দশ রজনীর, দশটি রাতে। লায়াল লাইলাতুনের জামা বহুবচন, আর আশর মানে দশ, দশটি রাতের শপথ করছি আল্লাহ বলছেন। বা উকসিমু বিলায়ালিন আশর, আমি শপথ করছি দশটি রাতের। দশটি রাত মানে রাতই উদ্দেশ্য না রাত বলে দিনকে উদ্দেশ্য করা হচ্ছে? এই দুইটি মত রয়েছে তফসিরকারদের, দুইটি প্রসিদ্ধ তফসির। অধিকাংশ তফসির কারগণ এর তফসির করেছেন রাত মানে দিন উদ্দেশ্য নিয়েছেন। আরবি ভাষায় রাত বলে দিনকে উদ্দেশ্য করা হয় বহু ক্ষেত্রে, বহু ক্ষেত্রে কোরআন হাদিসে এরকম হয়েছে। যেমন কাউকে বলছেন ভাই তোমাকে দশ রাত থেকে দেখিনি, তার মানে কাউকে দশ রাত থেকে দেখিনি, দুটোই উদ্দেশ্য, তাই না? আরবি ভাষাতে লাইলটা বেশি ব্যবহার হয়, আর দিনকে উদ্দেশ্য করা হয় বা দিন রাত দুটোই উদ্দেশ্য করা হয়। আর বাংলা ভাষাতে আমরা দিন বলি ভাই তোমাকে দশ দিন থেকে দেখিনি, এতদিন থেকে, কিন্তু দিন মানে শুধু দিন কি, দিন রাত দুটোকে সামিল রয়েছে। তো এখানে রাত বলে কি করা হয়েছে, দিনকে উদ্দেশ্য করা হয়েছে অধিকাংশ তফসির কারগণ বলেছেন। তাহলে কোন দিন বলি দশ দিন? বলছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিন, প্রথম জিলহজ থেকে শুরু করে দশই জিলহজ পর্যন্ত এই দশ দিনের আল্লাহ পাক শপথ করেছেন। কারণ এই দশ দিনের বড় ফজিলত রয়েছে, যেমন হাদিস হয়েছে যে এমন কোন আমল বান্দার নেই যে আমল এই দশ দিনের আমলের চাইতে বেশি ভালো আমল হতে পারে, বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় কেউ যদি জিহাদ করে তো জিহাদও কি এই দশ দিনের নফল এবাদত বন্দেগী চাইতে উত্তম হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করে চাইতে বেশি নেকি পাবে না এই দিনের নফল এবাদত বন্দেগী চাইতে। ইল্লা রাজুলুন, তবে কোন ব্যক্তি, খারা যাবে না কি আমালি, নিজের জীবন নিয়ে বন সম্পদ নিয়ে তারা পয়সা নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদে বের হলো, আর জিহাদে গিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে গেল, আর ফিরে আসলো না বাড়ি, তাহলে তাকে কেউ পাবে না, তার মর্তবা তার মর্যাদা কেউ পাবে না। কারণ জিহাদ হচ্ছে ইসলামের উচ্চ শিখর, সে উচ্চ শিখর তো আছে আল্লাহ রাস্তায় জীবনকে কোরবান করে দিয়েছে, ওর মতো সব পৃথিবীতে কোনো এবার বন্দী কেউ পাওয়া যাবে না। অনেকে পাহাড়ে যারা চড়েছেন তারা পাহাড়ে চড়তে গিয়ে অনেকে কিছু দূর পর্যন্ত গিয়ে ভাই আর পারবো না, আর যে বেশি সাহসী শক্তিশালী সে পাহাড়ে একটু শিখরে চড়ে নিল। যেহেতু জিহাদ ফি সাবিলিল্লাহকে দ্বীনে ইসলামের জিরওয়াতু সানামে গিয়ে জিহাদ, ইসলামের চূড়া বলা হচ্ছে জিহাদ, ইসলামের চূড়া। নামাজ না হলে মুসলমান হওয়া যায় না, কিন্তু নামাজ ইসলামের চূড়ায় বলা হয়নি, কারণ নামাজ পড়তে পয়সাও লাগে না আর রক্ত দিতে হয় না, আর এতে বেশি ত্যাগ লাগে না, একটু মন ইমান আল্লাহর ভীতি থাকলেই হয় পাঁচটা নামাজ কায়েম করা যায়। রোজা রাখতে তেমন বেশি কষ্ট হয় না, একটু নাকে দিনটা থাকতে হয়। যাকাত দিতে এত কষ্ট লাগে না, হজ করতে এত কষ্ট হয় না। যে কষ্ট রয়েছে, যে ঝুঁকি রয়েছে, যে রিস্ক রয়েছে, জিহাদ হিসাবুল্লাহ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জিরু আফসানা মিন জিহাদ। তো জিহাদ যদি করতে গিয়ে ফিরে না আসে তাহলে তার নেকি কেউ পাবে না দুনিয়া। তো এইভাবে এই দশটি দিনের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। তারপরে এই দশ দিনের বড় বড় ইবাদত রয়েছে। দশ দিনের বড় ইবাদত একটি বলেন তো দেখি, জিহাদ মাসের দশ দিনের বড় ইবাদত হচ্ছে হজ। 8 তারিখে শুরু হলো হজ আপনার, তার আগে উমরা করছেন, আসছে হাজি সাহেবের আসছে উমরা করছে, কিন্তু 8 তারিখে মেনাজ পৌঁছে গেল উমর তারবিয়া তারবিয়ার দিন। 9 তারিখে আরাফার দিন, আরাফার দিন সারা বছর মধ্যে সবচেয়ে উত্তম দিন। এই দশ জুলাই বছর দশ দিনের মধ্যে একটা দিন, এই শ্রেষ্ঠ দিন এখানে আছে। সেই দিন আরাফার অবস্থান সারা বিশ্ব সমস্ত হাজির আরাফাতে থাকতেই হবে। আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা অবস্থানের নাম। সেই দিন আরাফা যদি না থাকতে পারে তাহলে হজ হবে না, সমস্ত ভালো আমল করো কিন্তু হজ হবে না। তারপরে দশের দিন হজ হচ্ছে যেমন মহা কুরবানির দিন। সারা বিশ্বে কত কুরবানি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য জবাই হচ্ছে, আল্লাহ পাকে নৈকট্য লাভের জন্য কুরবানি, মানে আল্লাহ নৈকট্য লাভ করা। তো এসব এবাদত বন্দেগীর কারণে, এছাড়াও জিকির আবকারী রয়েছে, হ্যাঁ নকল লোক আছে ইত্যাদি, যেসব নকল এবাদত বন্দেগী রয়েছে, তো যে কোনো নকল এবাদত বন্দেগী রয়েছে, সবকা খায়রাত রয়েছে। তো এইসব এবাদতের জন্য এই দিনগুলিকে শ্রেষ্ঠ দিন বলা সারা বছরের মধ্যেই। তো এই দশটি দিনে আল্লাহ শপথ করেছেন, এটি হচ্ছে প্রসিদ্ধ তফসির। দ্বিতীয় তফসির হচ্ছে যে আল্লাহ রাত বলেছেন, সুতরাং রাতের অর্থ নেব, দিনের অর্থ করা দরকার। এই কথা বলার কি দরকার যে আরবরা রাত বলে দিন উদ্দেশ্য করে, সুতরাং এখানে রাত বলে আল্লাহ শপথ করলে উদ্দেশ্য হচ্ছে দিন। এতদিন আমরা ব্যাখ্যা করতে যাব না, আল্লাহ রাত বলেছেন রাতের শপথ। তাহলে দশ রাত কোন রাত? দশ রাত হচ্ছে রমজানের শেষ দশকের রাত, 21 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত। সারা বছরের মধ্যে যতগুলো রাত রয়েছে সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে রমজানের শেষ 10 দিনের রাত। রমজানের শেষ 10 দিনের মধ্যে আবার বিজরগুলি হচ্ছে 21, 23, 25, 27, 28, এগুলি হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ রাত। যেগুলি তো রয়েছে লাইলাতুল কদর রয়েছে, আর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কি বলেছেন, খাইরুম মিন আলফিশার, হাজার মাসের এবং নফল ইবাদত বন্দেগীর চাইতে উত্তম। সুতরাং আল্লাহ পাক এখানে শপথ করেছেন কিসের? দ্বিতীয় তাফসীর, দ্বিতীয় তাফসীর হচ্ছে আল্লাহ জানেন আসে দশটি রাতের, অর্থাৎ রমজান মাসের শেষ 10 রাতে আল্লাহ শপথ করছে। তৃতীয় শপথ আর চতুর্থ শপথ রয়েছে এই একই আয়াত। ওয়াসাফে ওয়াল ওয়াতরে, সাফা মানে জোড়া, হ্যাঁ জোড়ার শপথ আর বিজড়ের শপথ। ওয়াল ওয়াতর, ওয়াতর আর উইতর, এটাকে দুই রকম করে আরবিতে বলা যায়। ঋতুর মানে হচ্ছে বেজর, বেতর নামাজ আমরা এই জন্য, হ্যাঁ ওয়াজের, আমাদের দেশের লোকেরা ওয়াজের বিয়ে পড়ে অভ্যাস আছে, সেই জন্য বেতর বলি। আসলে তো বেতর না, তো উইপিল, হ্যাঁ উইপিল আরবিতে, হ্যাঁ ওয়াও দিয়ে, ওয়াই কাফরা দিয়ে ওটাকে বাইরে দিয়ে দেখি ঝুঁকিয়ে দিয়েছে। দেখেন ওয়াইয়ের উপরে যখন জবার আছে তখন আর বাতের বলছে না, তুই এখন ওয়াত্রে বলছেন, আর ওয়াত্রে ওই রকম আর উইপিলে। আর এখানে তেরাতে দুটো আছে, দশ রকম যে প্রসিদ্ধ কোরআনে কারিমের কেরাত আছে তাতে ওয়াল ওয়াতর ওয়াল উইতর আছে। তো বেজোরের শপথ আল্লাহ বলছেন, জোরের শপথ এবং বেজোরের শপথ। এখন জোরের শপথ বেজোরের শপথ আল্লাহ বললেন, কি জিনিস দেখ, কি বস্তু বা কি বিষয়, এ সম্পর্কে তাফসীরকারদের বেশ কিছু মত রয়েছে। একটি মত সেটি হচ্ছে প্রসিদ্ধ মত, সেটি হচ্ছে সমস্ত সৃষ্টি করে আল্লাহ শপথ করেছেন, কারণ যত সৃষ্টিকুল মাখলুকাত রয়েছে হয় জোর না হয় বেজোর, কোন কোন সৃষ্টি আছে তার জোড়া আছে, নর এবং নারী আছে, আর কোন কোন সৃষ্টি আছে নর নারী বেজোর, নর নারী আছে। যেমন মানুষ, মানুষের মধ্যে নর নারী আছে, গরু ছাগল যতগুলি পশু প্রাণী আছে, পাখি আছে, এইরকম গাছপালার মধ্যে থাকতে পারে। কিন্তু যেমন লোহা, সোনা চাঁদি, সূর্য, চন্দ্র, তারকা, এগুলি তো নরনারী নাই, এগুলো হচ্ছে ওয়াতর বা ঋতুর বেজর। আল্লাহ পাকরা সমস্ত সৃষ্টি করে সব করছেন, আর যেন আল্লাহ বলছেন যে আমি যত সৃষ্টি সৃষ্টি করেছি, মাখলুক সৃষ্টি করেছি, সেগুলি হয় জোর না হয় বেজর, সমস্ত আমি শপথ করে বলছি। এটি হচ্ছে একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে অর্থ একই, জোড়ার বেজরের অর্থ অর্থ আলাদা নাই। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে আল্লাহ পাক যাবতীয় এবাদত বন্দেগী পোষণ করেছে, এবাদত বন্দেগী জোর নাহি বেজোর। নামাজের ক্ষেত্রে দেখো, নামাজ জোর নাহি বেজোর, দুই দুই রাকাত না হয় এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত পাঁচ রাকাত নয় রাকাত কোন নামাজ বেতার নামাজ আর মাগরিব নামাজ মাগরিবের নামাজ বেতার তাহলে নামাজের মধ্যে নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত আর নামাজের মধ্যে বেতর হচ্ছে মাগরিবের বিতর আল্লাহ যার শপথ করেছেন তাহলে মাগরিবের নামাজ শপথ করেছেন আর বেতরের নামাজও শপথ করেছেন যে রাতের বেতর সারা যত নামাজ পড়েন ফরজ সুন্নাত নফল যা পড়লেন ভোর রাত্রে তাহাজ্জুদ করলেন অথবা এশার নামাজের পরে সন্ধ্যা পড়ার পরে বেতন করলেন এক রাত তিন রাত পাঁচ রাত বেতন করলেন আমি সবগুলিকে বেজোর বানিয়ে দিব তা আল্লাহ পাক নামাজের জোর জোর নামাজ বেজোর নামাজ সমস্ত নামাজের যেন কি করেছেন শপথ করেছেন রোজার ক্ষেত্রেও আছে রমজান মাসে রোজা হয় তিরিশ হচ্ছে নাই উনত্রিশ এই জন্য শুধু নামাজের সাথে সীমিত করার কোনো প্রয়োজন নেই ঠিক না তিরিশ হলে জোর হলো উনত্রিশ হলে বেজোর হলো রোজা কখন একটা আছে কখন দুটো তিনটে থাকতে পারে দশটি রোজা হতো দশটি হলো জোর হলো তিনটি রোজা হলো হ্যাঁ সপ্তাহে দুটি রোজা সোমবার দেয়া বৃহস্পতি দেয়া দুটি রোজা হলো এইভাবে বলা যেতে পারে দান খেয়াতের ক্ষেত্রে কেউ একটি টাকা দান করলো কেউ দুটি দান করলো কেউ দশটি করলো কেউ পনেরোটি দান করলো তাহলে জোর বেজোরই ক্ষেত্রে আছে তারা জাকাতে জোর আসলো তারা জাকাতে বেজোর আসলো হিসাব নিকাশ করে এবারও বলান দেবি এগুলি আল্লাহ আকরাবুল আলমিন তাহলে এবারের বন্দীতে যে জোর আর বেজোর রয়েছে সেগুলি কি করেছেন শপথ করেছেন মানে যাবতীয় এবাদত বন্দী আমি আল্লাহ শপথ করছি আল্লাহ বলছে আর একটি তফসির সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে তফসিরে মনে রাখবে তফসির হচ্ছে দিনের ক্ষেত্রে কি হচ্ছে দিনের ক্ষেত্রে ইবনে আব্বাস রাদি আল্লাহ তাআলা আনহুমা ইকরামা বাহাত তারা এই তফসির বর্ণনা করেছেন হচ্ছে ওয়াশাফে ওয়াল ওয়াতরে হচ্ছে এই দিন বিশেষ দিন সেটি হচ্ছে বেজোর দিন মানে আরাফার দিন আর জোর দিন মানে কুরবানির দিন এমন না এই দুই দিনে আল্লাহ শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দশ রাতের বা দশ দিনের শপথ করলেন হয়ে গেল ওই তফসির তারপরে আল্লাহ আবার শপথ করছেন আমি আল্লাহ শপথ করছি বেজোরের মানে আরাফার দিনে শপথ করছি আমি আল্লাহ শপথ করছি জোড়া দিনের অর্থাৎ এমন না কুরবানির দশই জিলাজের বিশেষ করে শপথ করছি এই তফসির তারা বর্ণনা করেছেন বলছেন যে আন্নাল রিত্রা যেমন আরাফাতা বেতর হচ্ছে আরাফার দিন লেখা আছে কারণ আরাফার দিন হচ্ছে নয় দিল হজ ও আন্না সাফা যেম নাহার আর জোড়া হচ্ছে কোরবানির দিন লেখা অনিল আসেন কারণ সেটি হচ্ছে দশই দিল হজ আলাউদ্দিন আব্বাস ও ইকরাম অব্বাহ ইসাহাবা ইকরাম তাবেইনগণ এই তফসির করেছেন এর আগে আমি অনেকবারই বলেছি তফসির করার ক্ষেত্রে কোন তফসির করতে গিয়ে যদি একটি তফসির অন্য তফসির সাথে দ্বন্দ্ব না রাখে তাহলে আল্লাহ পাকের বাণীকে সবগুলির ক্ষেত্রে প্রযোজ্য মনে করা যেতে পারে এই তফসিরও হতে পারে এটাও হতে পারে আল্লাহ পাক এরও কসম করেছেন এরও কসম সৃষ্টি জগতেরও কসম করেছেন এটাও নিতে পারে আর এভাবে বন্দীগিরে আল্লাহ কসম করেছেন সেটাও নিতে পারে আল্লাহ পাক রবিন আরাফার দিনেরও কসম করেছেন আর জিলহজের দশ তারিখ কুরবানির দিনেও ঈদুল আজহার দিনেরও কসম করেছেন কোনো দ্বন্দ্ব নেই সুতরাং নেওয়া যাবে কিন্তু যদি এমন তফসির হয় যে একটা তফসির অন্য তফসিরের মাঝে বিরোধ সৃষ্টি হচ্ছে বৈপরীত্য আছে তখন দেখবো যে সই শুদ্ধ কোনটা সেটি নেব আর যেটা কোনো প্রমাণ নাই দলিল পাচ্ছে না সেটাকে ছেড়ে দেব কয়টি কসম হইল চারটি হইল ওয়াল্লাইলি ইদা ইয়াসরি এবং আমি আল্লাহ রাতের কসম করেছি বা অক্ষুণ্ণ বিল্লাই রাতের কসম এছাড়াও অন্য আয়াত আল্লাহ পাক ওয়াল্লাইলি ইদা ইয়াসরি হ্যাঁ অসম সাজুহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইদা ইয়াসরি এই সূরাগুলিতে লাইলের রাতের শপথ করেছেন এখানেও ওয়াল্লাইলি রাতের শপথ করছি এ যায় ইয়াসরি যখন তা কি হয়ে যায় অতিক্রম করে চলে যায় ইয়াসরি সারা ইয়াসরি মানে চলে যাওয়া আসে আর চলে যায় তো রাত আসতে চলে যাচ্ছে বিদায় নিচ্ছে তো রাত যখন অতিবাহিত হয়ে যায় বা অতিক্রান্ত হয়ে যায় আল্লাহ পাক তারপরে বলছেন হাল ফি যালিকা কাসামুন লিযি হিজরিন এই হাল মানে কি এই নিয়ে দুটি তফসির করা হয়েছে আপনাদের সামনে যে আমরা আছে তাতে জিজ্ঞাসামূলক হাল সেটি তাই না জিজ্ঞাসামূলক তফসির করেছে কিন্তু অন্যান্য অনুবাদকরা এটাকে হাল মানে নিশ্চয়ের অর্থ করেছেন কোরআন কারিমে হাল এই দুই অর্থে ব্যবহার হয়েছে যেমন সূরা দাহারের প্রথম আয়াতে রয়েছে হাল আতা আলাল ইনসান এখানে হাল মানে কি নাই হালের আসল মানে কি কিন্তু কখনো কখনো হাল মানে কাদ হয় মানে নিশ্চয় হয় হাল মানে কাদ যেন কাদ আসল হা মানে নিশ্চয় তো হাল এর অর্থ কাদের হয় আরবিতে কাদের প্রতি শব্দ এই অর্থ ব্যবহার হয় এখানে আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানে নিশ্চয় মানুষের সামনে এমন একটি দিন এসেছে এমন একটা সময় এসেছে যুগ জামানায় তার জীবনে যেই দিন সে কোনো উল্লেখযোগ্য বিষয় ছিল না, বস্তু ছিল না, তার নাম গন্ধ ছিল না পৃথিবী, যেই দিন জামান বলে কোনো মানুষ ছিল না পৃথিবী, যেই দিন আবদুল্লাহ আব্দুল্লাহ বলে কোনো মানুষ ছিল না, যেই দিন আদম বলে কোনো মানুষ ছিল না, প্রত্যেক মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন সে কিছুই ছিল না। তারপরে পৃথিবীতে এসেছে, তখন তার নাম হয়েছে যে এর নাম মোহাম্মদ। তারপরে সে জাহিল হবে না শিক্ষিত হবে সেটাও জানা ছিল না, তারপর হয়তো শিক্ষিত হয়েছে। তখন তার নাম হয়েছে ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার না হয় আলেম না হয় হুজুর না হয় হযরত না হয় সে কিছু হয়েছে ইত্যাদি। তো এখানে নিশ্চয়ের অর্থ হাল হয়েছে। তো এখানে এই অর্থ নেওয়া যেত, নিশ্চয়ের অর্থ নেওয়া যেতে পারে আর জিজ্ঞাসার অর্থ নেওয়া যেতে পারে। হালের আসল অর্থ হচ্ছে জিজ্ঞাসা কি, যেমন আ মানে কি, আর জায়দুন কায়মন জায়দ কি দাঁড়িয়ে আছে, হাল জায়দুন কায়মন জায়দ কি দাঁড়িয়ে আছে, এই অর্থ। তাহলে দুটি অর্থ করা যাক, একটা অর্থ প্রথম করি, হাল মানে কি এর অর্থ করেন। তাহলে এখানে কাসাম মানে হচ্ছে শপথ, আর লি মানে বিশিষ্ট বাওয়ালা, আর হেজের মানে হচ্ছে বিবেক বা জ্ঞান। হ্যাঁ, হেজের মানে হচ্ছে আকল, বিবেক বা জ্ঞান। তাহলে কি কি অর্থ হবে, হাল মানে কি করতে চাইলাম জিজ্ঞাসা কি এর অর্থ, হাল কি আলেকা কাসাম ইহাতে কি বা এই শপথগুলিতে কি, এমন শপথ রয়েছে ইহাতে কি শপথ রয়েছে, মানে শপথের মতো শপথ রয়েছে লোকে হেজের জ্ঞানবান ব্যক্তির জন্য। হেজের মানে জ্ঞান, আর জি যখন লাগিয়ে গেল তখন ওর মানে হয়ে গেল জ্ঞানবান বা বিবেক সম্পন্ন, বুদ্ধিমান, এরকম অর্থ হয়ে গেল। তো বুদ্ধিমান ব্যক্তিদের জন্য এতে কি শপথ রয়েছে, মানে এই শপথে তাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে যে আল্লাহ কেন শপথ করলেন, জিজ্ঞাসা একটি অর্থ। দ্বিতীয় অর্থ হাল মানে নিশ্চয়, তাহলে আল্লাহ যেন বলছেন জিজ্ঞাসা করছেন না বান্দা, জিজ্ঞাসা করেন জিজ্ঞাসার উত্তর কি হবে, যে হ্যাঁ অবশ্যই জ্ঞানবান ব্যক্তির জন্য আসলেই শপথ হতে রয়েছে, আল্লাহ শপথ করে বলছেন, কোনো অকাত্য কথা বলেছেন আল্লাহ কথা বলেন। দ্বিতীয় তফসির হাল মানে কি বললাম নিশ্চয়, তার নিশ্চয় কি জালেকা এই সব বিষয়ে জ্ঞানবান ব্যক্তিদের জন্য শপথের মতো শপথ রয়েছে, প্রসন্ন জ্ঞানবান ব্যক্তিদের জন্য একটি শপথ রয়েছে, মানে এই শপথগুলি থেকে তারা শিক্ষা নেবে আল্লাহ কেন শপথ করেছেন এবং কি বিষয়কে শপথ করেছেন, কি বিষয়কে আল্লাহ আমাদের জন্য বর্ণনা করেছেন তা শিখবে, জানবে, উপলব্ধি করবে। তারপর আল্লাহ পাক শপথ করলেন কি জন্য, কোন বিষয় বর্ণনা করার জন্য, সেই বিষয়গুলি বর্ণনা করা হচ্ছে। সেই বিষয়ের একটি বিষয় হচ্ছে আদ সম্প্রদায়ের ঘটনার দিকে ইঙ্গিত, ঘটনা পুরো বর্ণনা করা হয়নি, শুধু ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক আদ সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন। আদ সম্প্রদায় কোন দেশে বাস করত বলতে পারেন, কোন এলাকায় পৃথিবীর মানচিত্রে কোন এলাকায় আদ জাতির অবস্থান ছিল, জিওগ্রাফি পশ্চিম না জিওগ্রাফি জিজ্ঞেস করছি, ইতিহাস এবং জিওগ্রাফি। হ্যাঁ বলেন, অনেকে আমার চাইতে বেশি জিওগ্রাফি পড়েছেন, ভূগোল পড়েছেন। হ্যাঁ এর মানে ভাই আমার কাছাকাছি এলাকায় না আলোলা আলোলা কাবুকে জিওগ্রাফি করবেন না, সমুদ্র সম্প্রদায় করবেন। তো আরবের দক্ষিণে, আরবের দক্ষিণে চলে যান ওমানের দিকে, এদিক থেকে গিয়েছেন কোনদিন যারা এই কাতারের বর্ডার দুবাইয়ের বর্ডার দিয়ে গেছেন, তারপর ওইদিকে মরুভূমি আছে, কোনো জনবসতি নেই। সৌদি আরবের ম্যাপ দেখলে দেখবেন রবুল খালি বলা হয়, মানে সৌদি আরবের অনফর চতুর্থ অংশ, রব মানে চতুর্থ অংশ, আল খালি মানে জনবিহীন, কোন মানুষ বাস করেন, বাস করতে পারবে না, শুধু মরুভূমি মরুভূমি বালি আর বালি, মানুষ ওইসব রাস্তাতে পড়ে মরে যায়, শেষ হয়ে যায়। বালি এসে প্রাচীন যুগে বালি এসে মানুষকে ঢেকে নিত, মানুষ যে ওদের বেড়ে চলছে ওর গোড় সহ কন্ত বালিতে ডুবে থেকে যেত। এই এলাকা খুব প্রসিদ্ধ এলাকা ভূগোলে আরবের রুবুল খালি বলে, এ দেশে আসার আগেই এই রুবুল খালি সম্পর্কে জিওগ্রাফি পড়েছিলাম। তো রুবুল খালি কাছাকাছি এলাকা মানে সৌদি আরবের দক্ষিণ এলাকা, এদিকে তাহলে দক্ষিণ এলাকা, দক্ষিণ এলাকায় অবস্থিত আদ সম্প্রদায়ের এলাকা। আল্লাহ পাক বলছেন আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি, নবী সাল্লামকে সম্বোধন প্রথম সম্বোধন, কারণ তার উপরে কোরআন নাযিল হয়েছে, আর বাকি এই সম্বোধন প্রত্যেক জ্ঞানবান ব্যক্তি প্রত্যেক মানুষকে সম্বোধন, কারণ প্রত্যেক মানুষের জন্য যেহেতু কোরআন নাযিল করা হয়েছে, হেদায়েতের জন্য এসেছে কোরআন করিম মানুষের, সুতরাং যেন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সম্বন্ধে বলছে আলাম তারা আপনি কি দেখেননি, হয় চোখে দেখেছে ওই এলাকা, আর না হইলে চোখে না দেখলে ইতিহাস পড়েছে দর্শন হয়েছে, তাহলে জ্ঞান চক্ষু দিয়ে দেখেছো, যে কাইফা ফাল, যখন ইতিহাস জানেন যে সর্বনাশ হয়েছে, ধ্বংস করা হয়েছে আদ সম্প্রদায়কে, তাহলে আপনি জ্ঞান চক্ষু দিয়ে দেখেছেন, এখন চিন্তা করে দেখেন যে আল্লাহ কেন ধ্বংস করলেন, আর এত শক্তিশালী জাতি কিভাবে ধ্বংস হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল তাদের। আলাম তারা, হে নাকি আপনি কি দেখেননি, হে মানব সকল তোমরা কি দেখো নি, কাইফা ফালা রব্বুকা, তোমার রব কেমন আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন যে আর আর সম্প্রদায়ের সাথে, আর জাতির সাথে। এরাম, যেই জাতি এরাম গোত্র, কে বলেছে এরাম গোত্র, কে বলছে এলাকার নাম ছিল এরাম, যাই হোক যাই হোক, আগে এরাম বলা তো, এরাম জাতি বা এরাম গোত্র, জাতিল আমান, যেই জাতি অত্যন্ত উঁচু উঁচু প্রাসাদ তৈরি করত, সুউচ্চ প্রাসাদ তৈরি করত, এমাদ আমোদ মানে খুঁটি হয়, আর জাতুল এমাদ তাদের ঘর বাড়িগুলো হয়তো খুব উঁচা উঁচা স্তম্ভওয়ালা খুঁটিওয়ালা, তার মানে বড় বড় তারা অট্টালিকা পাকা বাড়ি তৈরি করতো, সেই জমানায় বড় বড় অট্টালিকা তৈরি করতো, তখন আজকে থেকে হয়তো 7,000-8,000 বছর আগের ইতিহাস, আর আল সম্প্রদায়ের ইতিহাস সবচেয়ে প্রাচীন ইতিহাস, আদম আলী সালামের ঘটনার পরে আর নূহ আলী সালামের পরে, তারপরে আর সম্প্রদায়ের ঘটনা, এত পুরনো ঘটনা, ইব্রাহিম আলী সালামের আগে, ইব্রাহিম আলী সালামের জমানা প্রায় 5,000-এর বেশি, ইতিহাসে ঐতিহাসিকরা যা উল্লেখ করেছেন ইব্রাহিম খলিলের জমানা 5,000-এর বেশি হয়ে গেছে, তাহলে তারও আগে আদ এবং সামুদ সম্প্রদায়, পুরনো যুগের সম্প্রদায়, যেন আরব জাতিকে বা আরব দেশে যারা বসবাস করেছে তাদেরকে তিন ভাগে ভাগ করা আছে, তার মধ্যে একটি ভাগ বলা আরবে বাইদা, মানে এমন আরব প্রাচীন আরব যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, আরব দেশগুলিতে বাস করতো কিন্তু একেবারে সমলে বিরাজ করে দেওয়া আছে, ওদের কোন বংশের কোন লোকজন বেঁচে নেই, আল্লাহর আজাব গজবে হালাক হয়ে গেছে, তাদের মধ্যে এই দুটি সম্প্রদায় কোরআনে কারিম তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আদ এবং সামুদ, আর বাকি দুটির কথা বলা হয়েছে ইতিহাসে, মানব জাতির ইতিহাস বা আরবদের ইতিহাসে, আরবে আরেবা, আরবে মুস্তা আরেবা, এই দুটি জাতির বংশধর আছে, আরবে আরেবা যারা প্রাচীন আরব, ইয়েমান দেশের লোকেরা বিশেষ করে, যাদের মাতৃভাষা আগে থেকে আরবি ছিল, আর আরবে মুস্তা আরেবা যারা আরবে ছিল না, হয়তো এরাকের ছিল, আর সেখান থেকে এসে আরবে বসবাস শুরু করেছে, অর্থাৎ ইসমাইল আলী ইসলামের বংশ, ইব্রাহিম খলিলুল্লাহ এদেশের লোক ছিলেন না, তিনি এরাকের লোক ছিলেন, বাবা এরাকে ছিল আজম, সেখান থেকে হিজরত করে তিনি মেসর চলে গেছিলেন, সেখান থেকে তখন হাজারকে নিয়ে এসে, তার স্ত্রী হাজারকে নিয়ে এসে এখানে ইসমাইল যখন জন্ম হলো নিয়ে এসে আল্লাহর হুকুমে রেখে চলে গেলেন, এই যে ইসমাইল আলী তার বংশ থেকে যারা আরবি তাদের জন্মগত ভাষা ছিল না, কিন্তু এখানে এসে বসবাস করে তারা আরব হয়ে গেলেন, তারা হচ্ছে আরবে মুস্তা আরেবা, এই আরবদের সংক্ষিপ্ত তিনটি জাতি, তার মধ্যে একটি জাতিকে আল্লাহ একেবারে ধ্বংস করে দিয়েছেন, তাদের বংশের কোন লোকজন বেঁচে নেই, যাদের যার মতো মানে তাদের সুউচ্চ প্রাসাদ, সুন্দর সুন্দর বাড়ি ঘর, অট্টালিকা, এইসবের মতো লামিয়ুখ লাখ মিথিলহা, সৃষ্টি করা হয় মিথিল বেলাদ, কোন দেশে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করা হয়নি, তারা এত শক্তিশালী জাতি ছিল যে তাদের মতো ঘর বাড়ি অট্টালিকা কেউ তৈরি করতে পারেনি পৃথিবীর, 1400 বছর আগে কোরআন করিম যখন নাজিল তখন আল্লাহ পাক এই কথা বলেছে, তখন 7,000-8,000 বছর আগে যা করেছে তারা, তার আজকে 1400 বছর আগে এইরকম কেউ পৃথিবীতে করতে পারে, এত শক্তিশালী জাতি ছিল, খুব উঁচা উঁচা ছিল, তাদের কথা তফসির কিতাবে বর্ণনা করা হচ্ছে, অনেক উঁচা উঁচা, তারও গাছের মতো উঁচা উঁচা মানুষ, অনেক খ্রিস্টা কাহিনীর মতো লাগবে ওগুলি, বড় বড় যে আপনার কি থাকে ওই যেগুলিকে আমার দেশে কি বলে মটকা বলে না কি বলে, হ্যাঁ মটকা বলে, মটকার মতো তাদের ছিল মাথার খুলি, এখন যদি কেউ দেখে তো ভাই মরে যে ভাই, এবং হে নবী আপনি কি দেখেননি, হে মানুষ তুমি কি দেখনি, সেই দেশ দেখনি, সেই এলাকা দেখনি, অথবা তাদেরকে জ্ঞান চক্ষু দিয়ে দেখনি, তাদের কথা শুনুনি, আল্লাযীনা জাবু সামুদ সম্প্রদায়কে, আল্লাযীনা যারা জাবু সাখরা, যারা পাথর কেটে ঘর নির্মাণ করত, পাহাড়ের পাথর কেটে, আজকে থেকে যদি 6,000 বছর আগে 7,000 বছর আগে পাথর কেটে তারা সুরঙ্গ বানাতে পারে আর ঘর বানাতে পারে, তারা আশ্চর্য হয়ে যাবেন, মক্কায় গিয়ে সুরঙ্গ দেখে আর যান্ত্রিক সভ্যতা যে আশ্চর্য হয়ে যায় যে এইভাবে কি পাথর কেটে কেটে পাহাড় কেটে সুরঙ্গ বানানো সহজ কথা নাকি, এখনো আশ্চর্য লাগে দেখে, তাহলে আজকে থেকে 7,000 বছর আগে যদি এরকম পাথর কেটে তারা ঘর বাড়ি বানাতে পারতো সুন্দর সুন্দর, তাহলে তারা কত শক্তিশালী জাতি ছিল, বিলওয়াদ উপত্যকায় যারা কি করত, জাবু মানে কাটা আর শাখা মানে পাথর, যারা পাথর কেটে কেটে ঘর নির্মাণ করত, বেলোয়ার উপত্যকায় মানে নিজের এলাকায়, অফির আওন, এবং হে নবী আপনি কি দেখেননি ফেরাউনকে, ফেরাউনের ঘটনা শুনেননি, জ্ঞান চক্ষু দিয়ে দেখেন না, হে মানুষ, তোমরা কি ফেরাউনের ঘটনা জ্ঞানকে খুঁজিয়ে দেখো না, মানে চিন্তা করো না, নিয়ে গবেষণা করো না। দিল আওতাদ, যেই ব্যক্তি ছিল আওতাদ ওয়ালা, জি মানে ওয়ালা বলেছে না, আর আওতাদ হচ্ছে ওয়াতাদের জামা। ওয়াতাদ মানে হচ্ছে যে অতাদের আসল অর্থ হচ্ছে আপনার পেরেক, ক্যান তাম্বু লাগাতে দেখেছেন, খেমা লাগাতে, মানে খেমা লাগাবার জন্য লোহার কি লাগে, হ্যাঁ পেরে কি বলে না, আর কিছু বলে বলে পেরে কি বলে, ঠিক, হ্যাঁ পেরে বলে, ওগুলো দিয়ে বেশি করে গাড়ি দিতে হয়, না হলে মাথা টাটা ঘর হলে উড়িয়ে নিয়ে যাবে, এগুলিকে বলে ওয়াতাদ। ওর জামা বড় বতন হচ্ছে আওতাদ। তো এরা ফেরাউন ছিল ওয়াতাদওয়ালা, মানে কি ওর ভাব অর্থ রয়েছে, এর শাব্দিক অর্থ উদ্দেশ্য নাই। ভাব অর্থ কি, যে যেমন পেরেক দিয়ে কি করা হয়, শক্তিশালী করা হয় তাঁবুকে, তেমনই দেশকে শক্তিশালী করা হয় কি দিয়ে, সেনাবাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে, যে ডিফেন্স প্রতিরক্ষা শক্তি দিয়ে, যে দেশে যত বেশি প্রতিরক্ষা শক্তি মজবুত সেই দেশ তত তত বেশি শক্তিশালী, অস্ত্র আছে এবং সেনাবাহিনী মজবুত আছে, বিভিন্ন রকম সেনাবাহিনী, সেই আছে, সেই দেশ তত বেশি শক্তিশালী। টাকা পয়সা তো শুধু শক্তিশালী হয় না, টাকা পয়সা অনেক দেশে বেশি আছে, টাকা পয়সার মূল্য অনেক দেশে বেশি, কিন্তু তাদের কাছে কোনো ক্ষমতা নেই, অন্য তারা শুনে। তো ফেরাউন কি কি দেখোনি তোমরা, আল্লাহ বলছেন মানুষকে সম্বোধন করে, রাসূলুল্লাহ তখন সম্বোধন করে, ফেরাউন সম্পর্কে তোমরা জানো না, তাদের ঘটনা ফেরাউনের কথা, ফেরাউনের অনুসারীদের ঘটনা তোমরা জ্ঞানচট খুঁটিয়ে দেখো না। দিল আওতাদ, যেই ব্যক্তি সৈন্য শিবিরের অধিকারী ছিল, বড় সৈন্য শিবিরের অধিপতি ছিল, মালিক ছিল, তার কাছে একরকম সৈন্য ছিল না। আজকালকার জমানের সৈন্য থাকলে হয় পারাদ্বীপ বাহিনী, বিমান বাহিনী, আর নৌবাহিনী, এইসব বাহিনী আছে, তার কাছে শুধু এগুলো বাহিনী না, তখনকার যুগের বাহিনী ছিল, তার কাছে জাদুঘর বাহিনী ছিল, যা আজকালকার যুগের কোনো শক্তির কাছে নেই, জাদুঘর বাহিনী ছিল, ছিল না, আমাদের কল্পনা কাছে সেজন্য দিলাম, এটা জাদুঘর বাহিনী তার কাছে ছিল। মুসা আলাইহিস সালামের সাথে যে যুদ্ধে লিপ্ত হয়েছিল কি নিয়ে, তার এই অস্ত্র সেনাবাহিনী নিয়ে নয়, সে জাদুর সেনাবাহিনীদেরকে নিয়ে প্রতিযোগিতা একদিন, আজকে মোসাকে একবার শেষ করে ফেলবে, আজ সে নিশ্চিত ছিল, একদিন ছিল তার যে আজকে আমরা জিতবই জিতবো, কারণ দেশের সমস্ত বড় বড় জাদুঘরকে এখানে একত্রিত করেছে, আজ কি হবে লড়াই, নিজেকে সে মনে করতো যে আমি হক পথে আছি, আমি নাই পথে আছি, সুতরাং আজকে পরাস্ত করা হবে, আর সবকে দেখিয়ে দেওয়া হবে, মজা চাচিয়ে দেওয়া হবে মোসা আলাইহিস সালামকে। কিন্তু আল্লাহ ফাকরাবুল মাকারু ওয়া মাকার আল্লাহ, তারাও ছলনা করেছিল, আল্লাহ ফাকরাবুল আলামিন কৌশল করলেন, সুকৌশল, আল্লাহু খাইরুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলকারী। ফাগলে বহনা অনকাল আবুস্তাকিন, ফাগলে বহনা আলেকে অনকাল আবুস্তাকিন, আল্লাহ বলছেন যে এত সংখ্যায় জাদুঘররা এসে তারা কি হয়ে গেল, পরাস্ত পরাজিত হয়ে গেল এবং লাঞ্ছিত জলিল হয়ে তারা বাড়িতে ফিরে গেল ফেরাউন। আর এরা বউকে সারাতে সাহায্য দিন, যত বড় বড় জাদু করা ছিল তো সব সবাই শেষ দায়ী পড়ে গেল, শেষে পড়ে গেল। ওয়াকাল আর বললো আমার নামে রব্বুল আলমী, রব্বুল আলমিনের প্রতি ইমান নিয়ে আসলাম, তারপরে সঙ্গে থেকে যেতে পারে, কারণ ফেরাউন নিজেকে রব্বুল আলমের মনে করছে, তাই বললেন যে রব্বে মুসা ওয়া হারুন, রব্বুল আলমীর মানে ফেরাউন নয়, রব্বে মুসা ওয়া হারুন, ওই রব্বুল আলমীর কথা বলছি আমরা, সকালবেলা এসেছি তো তার পক্ষ থেকে, ফেরাউনের পক্ষ থেকে মুসার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আর বিকাল হতে হতে পাল্টে গেছে, কথা পাল্টে গেছে, ধর্ম পাল্টে গেছে, দিন পাল্টে গেছে, আকীদা পাল্টে গেছে, অন্তর পরিবর্তন হয়ে গেছে, আমল পরিবর্তন হয়ে গেছে, বলছে যে রব্বে মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রব যিনি রব্বুল আলামিন, সেই রবের কথা বলছি, তার প্রতি আমরা ইমান নিয়েছি। সন্ধ্যাবেলা তাদেরকে সুলিতে চড়িয়ে দেওয়া হইল, সুলিত হয়ে গেলেন আল্লাহ রাস্তায়, সকালে কাফের আর সন্ধ্যাবেলা আল্লাহ রাস্তার বীর মুজাহিদ শহীদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের কথা বলছেন যে ফেরাউন কত রকমের জুলুম অত্যাচার করেছিল এবং তার সেনাবাহিনী কত শক্তিশালী ছিল, তার সেনাবাহিনীর মধ্যে গণক ছিল, শুধু জাদুঘর ছিল না, কাহিন গণক ছিল, আজকে গণকের দর্শন একটু জমার পর, গণক সেনাবাহিনী কি যেমন তেমন সেনাবাহিনী নাকি, যদি মনে করেন আগামী বছর আমার দেশের উপর বা ষড়যন্ত্র করতে যাচ্ছে, তাহলে গণক যদি আগে থেকে জানিয়ে দেয় যে দেখেন কিন্তু আপনার বিরুদ্ধে আপনার দেশের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চলছে, আগে কি সতর্ক হয়ে যাবে, আগে কি ওর উপর আক্রমণ করে দেবে, আসতেই দেবো না ওদেরকে, বড় শক্তি দিতে, বড় সেনাবাহিনী, গণ সেনাবাহিনী, তাহলে কাফিরদের কাছে বলছে না যে ইসলাম, কথা হচ্ছে এইসব সেনাবাহিনী ফেরাউনের কাছে ছিল, আল্লাহ পাক বলছেন তাইজুল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা ফিরাউন এবং ফিরাউনের অনুসারীরা অনুগামীরা দেশে বিলাদ বালাদের জমা, বালাদ মানে শহর, আর বিলাদ যখন বলা হবে তখন দেশের অর্থ করা হয়, দেশে তারা কি করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, বাড়াবাড়ি করেছিল, জুলুম অত্যাচার করেছিল, সুতরাং দেশে তারা ফিহা মানে ফিল বিলাদ, দেশের তারা বিপর্যয় সৃষ্টি করেছিল, বিপর্যয় নামিয়ে দিয়েছিল। ফাসাদ দুই রকমের হয়, এক হচ্ছে আভ্যন্তরীণ ফাসাদ, আভ্যন্তরীণ ফাসাদ মানবিক ফাসাদ বলা হয় যেটাকে আরবি ভাষা, আর একটা হচ্ছে বাহ্যিক অনুমিত ফাসাদ বিপর্যয়, যখন কোন জাতিতে আভ্যন্তরীণ ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয় বা আধ্যাত্মিক বিপর্যয় সৃষ্টি হয় তখন অনুভূত বিপর্যয় নেমে আসে। উদাহরণ দিয়ে বলছি, যে কোনো জাতির ওপর যখন আল্লাহর গজব নেমে এসেছে বা যে কোনো জাতি ধ্বংস হয়েছে, যে কোনো জাতির সর্বনাশ হয়েছে, পতন ঘটেছে, লাঞ্ছিত হয়েছে, তার আগে সেই সমাজে সেই দেশে সেই জাতিতে পাপাচার বিরাজ করেছে, পাপ ব্যাপক আকার ধারণ করেছে, তাহলে পাপ ঘরে ঘরে হওয়া, গোনা হওয়া, আরাম কাজ হওয়া, অন্যায় কাজ হওয়া, জুলুম অত্যাচার হওয়া, এটা হচ্ছে ফাসাদ বিপর্যয়। একে অপরকে গ্রাস করে নিচ্ছে, একে অপরকে জুলুম অত্যাচার করছে, একে অপরকে খুন করছে, ফিরাউন মানে ইসরায়েলদের পুরুষদেরকে হত্যা করে দিচ্ছে, মহিলাদেরকে দাসদাসী বানিয়ে নিচ্ছে, জি কষ্টদায়ক তাদের কাজ নিচ্ছে তাদের কাছ থেকে, বিনা মূল্যে বিন ফ্রিতে ইত্যাদি ইত্যাদি, লাঞ্ছিত করে রেখেছে, অপদস্থ করে রেখেছে, এগুলি হচ্ছে পাপের বিপর্যয়, পাপের বিপর্যয়। এছাড়া আল্লাহ বিরোধিতা, আমার রব কুমুল্লা আল্লাহ, তোমরা রব রব কোথায় রব করছো, আমি তো তোমাদের মহান প্রভু, এগুলি হচ্ছে আধ্যাত্মিক বিপর্যয়। সে বলেছিল মা আলম তুই লক্ষ মিনে ইলাহিম রাইলি, আমার ছাড়া তোমাদের আবার উপাস্য কি আছে, উপাসনা করলে আমার করবো, আমার ছাড়া কোনো মাহুদ রে, এটা বলেছিল। সে আরো বলেছিল যে কোথায় তোমার আল্লাহ খুঁজতে যাচ্ছে আর তোমাদের মাহবুদ আর উপাস্য আর রব প্রতিপালক খুঁজতে যাচ্ছে, আমি তোমাদের প্রতিপালক, লালন পালন আমি করি, তোমাদেরকে আমি ভাতা দিই, তোমাদেরকে আমি খেতে দিই, তোমাদেরকে আমি নিরাপত্তা দিই, সবকিছু আমি দিই। দেখতে পাও না হাজেবিল আনহার ও তাজরিমিন তাহাতে অহংকার করেছিল, এই নহরগুলি দেখতে পাও না, নীলনদ প্রবাহিত আমার বাড়ি আমার প্যালেস নীলনদের ওপর। আজকাল যারা খুব উচ্চ ভোগ বিলাস চাই তারা কত রকমের কি করছে, যে কোনো জামানায় যারা খুব বেশি ভোগ বিলাস করতে চাইছে তারা এসব করেছে। দিল্লিতে মোগলদের ওই সব লাল কেল্লা দেখেছি, যে লাল কেল্লা যেখানে বসত গ্লাসের মতো দেখা যেত আর নিচে দিয়ে নহর প্রবাহিত হয়েছে, চোখে দেখেছি ভাঙা চুরাঙ্গে পড়ে আছে, নহর আর বয় না কিন্তু নহরের ব্যবস্থা ছিল নিচে, মসনদে বসে আছে, সিংহাসনে বসে আছে আর দেখছে যে পানি কল কল কল কল করে পায়ের তলা দিয়ে বইছে, বসে আছে লোকের দরবার। তো ফেরাউন, ফেরাউন যে প্রাসাদ ছিল নিম্নদের ওপর, কি দেখছো আমার বাড়ির নিচে আমার দরবারের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়েছে, এসব নহরের মালিক আমি, হাজিল আনহার তাজরি মিন তাহতি, আমার পায়ের নিচে নহর প্রবাহিত, নদী প্রবাহিত, আমার পূজা করবে না তো তার কথা মানবে, বিশাল কথা মানবে, যা কিছু নেই যে স্পষ্ট করে কথা বলতে পারে না, অহংকার করতে গিয়ে কথা বলেছিল, আমি উত্তম না সে উত্তম, আমি কত বাক করতাম কত সুন্দর কথা বলতে পারি, আর সে তো লাঞ্ছিত, কে চেনেন তাকে, আমাকে কে চেনেন, আমি রাজা সারা বিশ্ব চেনে, ওকে তো কে চেনেন, তারপর অলাই একাদু দিন কথাই স্পষ্ট করে বলতে পারেন না, কারণ জালের শাসকের সামনে অত ভয় হতে পারে মানুষ হিসাবে, সে কথা বলতে পারবে না, তার বাড়িতে মানুষ হয়েছিল, ছোটকালে আমিও কথা বলতে পারতাম না, এখন আপনাদের সামনে কথা বলতে পারছি, প্রথম দিন যেদিন উঠিয়ে দেওয়া হয়েছিল মাদ্রাসাতে ট্রেনিং এর জন্য, সেই দিন আমার মনে আছে অনেক আগের ঘটনা, বয়স তখন ছিল 11 বছর বা 12 বছর, ওবাইদুল্লাহ পেতে ছিল, উঠিয়ে দেওয়া হয়েছে আর ঘটনা মুখস্থ করে এসেছিলাম, ইন্না বালাও না অমকামা বালাও না আসাবাল জান্নাতি, ও বাগানওয়ালাদের কিস্তা মুখস্থ করে এসেছিলাম, কোরআনী কিস্তা, যে তারা বাবা তো দিনদার ছিল, নেক লোক ছিল, সে যখন মারা গেল তখন এরা খুব চালাকি করলো, যে বাবা তো মুরুক্ত ছিল রে, করছিল না, সব দান করে দিই, তিনবার করে একবার ফকির মিসকিনটা দান করে দিত, আত্মীয় সঙ্গে একবার একবার নিয়ে দিয়ে দিত, এইসব করতে হবে না, তাহলে ওসব করতে হবে তো ফকির হয়তো জানে যে ওর বাগানে ফল তেড়ে নিয়ে আসলে কেটে নিয়ে আসলে পাওয়া যায়, সুতরাং ফকির তো সে ফেরবার করবে দিনে জানতে পারলেই, মানে কি বুদ্ধি করতে হবে, রাত্রে ফল পেড়ে নিয়ে চলে আসবো, ফকিররা জানতে পারবে না কখন ফল পাওয়া হয়েছে বাগানে, এই ঘটনা ঘটনা এখন যদি বলি তো এক ঘন্টা বক্তব্য কম করতে পারা যাবে, তখন প্র্যাকটিস করে এসেছিলাম মাঠে গিয়ে, গাছপালা আছে আল্লাহকে ধানের জমি বা গমের জমি মনে হচ্ছে, আইলে বসে গেছি আর বক্তব্য করছি, হাত বাড়ছি, এইসব করে এসছি 15-20 মিনিট করে এসছি, আর এসে বলতে গিয়ে 5 মিনিট শেষ হয়ে গেছে, আর কিছুই খুঁজে পাই না 5 মিনিট পর, আর মাথার ঘাম কাঁপতে কাঁপতে কাঁপতে পা পর্যন্ত ঘামটা এখনো গরম হতে পারে, কিন্তু তখনকার ঘাম গরমের ঘাম নাই, শীতকালের ঘাম। আল্লাহ আকবার। কথা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম দুধ খাওয়া বয়স থেকে আল্লাহ পাক তাকে ফেরাউনের ঘরে পৌঁছে দিয়েছেন, কিন্তু ফেরাউন যদি মুসা আলাইহিস সালামকে ওই মনে করে যে দুধ খাওয়া অবস্থায় গিয়েছিল, সেই ফেরাউনের মুসাই মুসাই আছে তালিকা হবে, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে না ভোট দিয়েছেন, রিসালাত দিয়েছেন, সম্মানিত করেছেন, সে মুসা ওই মুসা নিয়ে যে বাল্য জীবনে ছিলেন, তো এসব অহংকার করেছিল। এখানে একটি লক্ষণীয় বিষয়, ইসলাম অহংকার উদ্দেশ্য নয় যে যেই ব্যক্তি যেই বিষয়ে অহংকার করে আল্লাহ তাকে সেই দিয়ে লাঞ্ছিত অপদস্থ করে, নহর নিয়ে সে অহংকার করেছিল আল্লাহ পাক তাকে নহরে ডুবিয়ে ধ্বংস করেছে, পানিকে ডুবিয়ে ধ্বংস করেছে, পানি নিয়ে সে গৌরব করেছিল যে আরে পানির নিচে আমার প্রাসাদ, আমার অট্টালিকে, আমার অট্টালিক, আল্লাহ পাক পানিতে ডুবিয়ে ধ্বংস করলেন প্রাণকে। ফাসাদ, ফাসাদের কথা শেষ হয়নি, আধ্যাত্মিক ফাসাদ বা আভ্যন্তরীণ ফাসাদ হচ্ছে গুনার ফাসাদ, যে ব্যক্তি গুনা করে যে পরিবারে গুনা হয়, হ্যাঁ যে বাড়িতে গুনা হয় তারা বিপর্যয় সৃষ্টি করে, যারা নামাজ পড়ে না বিপর্যয় সৃষ্টি করে, যারা ফিল্ম দেখে, যারা জুয়া খেলে, যারা সুদ খায়, যারা গোশ খায়, তারা বিপর্যয় সৃষ্টি করে, ফাসাদ ফাসাদ সৃষ্টি করছে দেশকে, অশান্তি সৃষ্টি করছে তারা, জি, কারণ এই ফাসাদের পরে এই বিপর্যয়ের পরে দেশে কোন বিপর্যয় নেমে আসবে, অনুভূত বিপর্যয় আল্লাহর গজব, ভূমিকম্প আসবে, নাই জলোচ্ছ্বাস আসবে, ঘূর্ণিঝড় আসবে, নার্গিস আসবে, সুনামি আসবে, কত রকমের আজাব আসবে, খরা আসবে, দুর্ভিক্ষ আসবে, না হইলে কোনো দেশ এসে আক্রমণ করে তসনস করে ধ্বংস করে দেবে ইত্যাদি ইত্যাদি, এটাও ফাসাদ। এই ফাসাদ হচ্ছে অনুভূত ফাসাদ, জাহিরি ফাসাদ, জাহিরি ফাসাদের আগে যে কোনো সম্পদে যখন জাতিতে বা তিনি আভ্যন্তরীণ বা আধ্যাত্মিক ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয়, তারপরে আল্লাহ গজব নেমে আসে, না হলে আল্লাহর গজব আসবে না। আল্লাহ পাক তখন কি করলেন, তারা শুধু ফাসাদই করেন, বরং আখতারুফি হাল ফাসাদ, চরম ফাসাদ সৃষ্টি করেছিল, তারা বিপর্যয় বৃদ্ধি করেছিল, আখতার মানে বৃদ্ধি করা, তারা বিপর্যয় বৃদ্ধি করেছিল, সীমাহীন বিপর্যয় সৃষ্টি করেছিল। সেসব ফাসাদের মধ্যে একটি ফাসাদ হচ্ছে বনি ইসরায়েল বংশের কোন পুরুষকে বাকি না রাখা, সবকে খুন করে দেওয়া, শেষ করে দেওয়া, কি জন্য করত, বনি ইসরায়েল বংশের তখনকার যুগে ইমানদার বংশ মুসা আলাইহিস বংশ, মুসা আলাইহিস প্রতি ইমান নিয়ে আসলেন, মুসা আলাইহিস যখন আসলেন মুমিন, তারা তাদের ছেলেদেরকে যুবকদেরকে জবাই করে দিত আর যুবতীদেরকে রাখত, কি জন্য, হ্যাঁ একটা হচ্ছে যে খেদমতের জন্য তাদের মেয়েদের প্রয়োজন আছে, আর পুরুষদেরকে রাখব না, পুরুষদেরকে পুরুষদেরকে কেন রাখত না, এই ক্ষেত্রে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে যে গণকে আশ্রয়, যে গণক তার সেনাবাহিনী গণকের আশ্রয় দিয়েছিল, গণক বলেছিল যে আপনার দেশে এবং ইসরায়েলদের মধ্যে থেকে এমন একটা ছেলে পয়দা হতে যাচ্ছে, সেই ছেলের হাতে আপনার কি হবে, রাজ্য চলে যাবে, আপনার সর্বনাশ হবে, তখন ভাবলো ছেলে আসতে দিব না, বনি ইসরায়েলদের একটা ছেলেও জন্মিতে দেবো না, জন্মিলে জয় করে দেবো, অর্ডার করা আছে যে তোমাদের ছেলে তোমরা নিজেরাই খুন করবে, আর যদি কোনো বাড়িতে পাওয়া যায় যে ছেলে জন্মেছে আর খুন করনি, তাহলে তোমাদের সবাইকে খুন করবে, ভীত সন্ত্রস্ত অবস্থা বনি ইসরায়েলদের। একটি এই গণকের ঘটনা কারণে বলা হয়েছে, আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে পুরুষ জাতি, যুবক, যদি যুবকদেরকে ধ্বংস করে দেওয়া যায় আর শুধু মহিলারা সেই সমাজে থেকে যায়, তাহলে সেই জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, সেই জাতি কোনোদিন দাঁড়াতে পারবে না। কাশ্মীরে যে মুসলমানদের উপর জুল অত্যাচার হয়েছে, এতে যুবকদেরকে, ওই যুবকদের শুধু না যারা যুদ্ধে নেমেছে, বরং যারা যুদ্ধ নিরীহ জমি চাষ করছে, মাঠে ঘাটে কাজ করছে, ব্যবসা বাণিজ্য যেতে পারে, বসে আছে মসজিদে নামাজ পড়তে যাবে, তাদেরকে যুবক, এই শক্তিশালী যুবক নিয়ে থাকলে আশঙ্কা আছে, ধরে নিয়ে এসে হাত পা ভেঙে দিল, না হলে মেরে দিল, গুলি করে দিল, বললো গুলি করে দেওয়ার পরে টিভিতে প্রচার মাধ্যমে দেখিয়ে গেলে শুনিয়ে দিল যে অমুক ব্যক্তি সন্ত্রাসী ছিল, আতঙ্কবাদী সন্ত্রাসী ছিল, তাকে ধরা গেছে, কোনো ঘটনা এরকম ঘটেছে। উদ্দেশ্য হচ্ছে একেবারে চক্রান্তমূলক ষড়যন্ত্র, যে এই জাতির মাজা ভেঙে দাও, কোমর ভেঙে দাও, পুরুষ থাকবে না, এই জাতি কোথা থেকে দাঁড়াবে, 100 বছর পিছিয়ে যাবে, শুধু মহিলা মহিলা, 10টা 20টা মহিলা, একটা পুরুষ নেই। তো ফেরাউনের এই উদ্দেশ্য ছিল যে এই জাতিকে দুর্বল করে দিতে হবে, এই জাতিকে দুর্বল করে দাও, এই উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক কি করলেন, এদের উপর সবার কথা আপনি বলছেন, কয়টি জাতির কথা বলা হলো? আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, ফেরাউন এবং ফেরাউনের দলের কথা বলা হয়েছে। আচ্ছা, আদ সম্প্রদায়ের জন্য আল্লাহ কোন নবীকে পাঠিয়েছিলেন? হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম। আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে কি আজাব দিয়ে? ঘূর্ণিঝড়, জঞ্জা বায়ু, ঘূর্ণিঝড় কতদিন চলেছিল? সাখারা আলিম, আল্লাহ পাক বলে সুরে হাক পাতে, কোরআনে কারীমের ঘটনা। সাখারা আলিম, সাবা আলাই আলিম, সামানিয়া তাইয়াম, সাত রাত আর আট দিন কন্টিনিউ, একটা না একবারে বিনা বিরতিতে, অবিরাম ঘূর্ণিঝড়, 10 মিনিট 5 মিনিট যদি ঘূর্ণিঝড় কোনো দেশে চলে, গাছপালা বাড়িঘর কিছু ধ্বংস শেষ হয়ে যাবে। আর দিন সাত রাত পর্যন্ত চলতে থেকেছিল, হসু মহিম সর্বনাশ করেছিল তাদের। পাতারাল কওমা ফিহা তারা, এত শক্তিশালী জাতি, তাল গাছের মতো উঁচু উঁচু মানুষ, এই একবারে তারা পড়েছিল কান নাম আজাদ নাখলিন খাওয়িয়া, খেজুর গাছ যেমন শিকড়বিহীন, জড় নেই, উল্টে পড়ে আছে খেজুর গাছ, ওইরকম উল্টে উল্টে পড়েছিল, কান নাম আজাদ নাখলিন খাওয়িয়া। আল্লাহ বলছে ফাহাল তারা লাহমেন বাপিয়া, তাদের কিছু অবশিষ্ট এক একজনও বেঁচেছে কি পাবে? আদ সম্প্রদায়ের কোনো একজনকে খুঁজে দেখো যে ওই বংশের কেউ আছে, কেউ নেই, সব তারা ধ্বংস করতেছে। আল্লাহর বাবু এমন এসেছে, আল্লাহর খাস রহমত এই উম্মতের উপর, এবং নবী সাল্লামের খাস দোয়া যে এই উম্মত এত পাপ করলেও আল্লাহ এইভাবে সর্বনাশ করবেন না, কিন্তু কিছু কিছু করে, কিছু কিছু করে ধ্বংস করবেন। এই দেশে কিছু ধ্বংস হলো, ওই দেশে কিছু ধ্বংস হলো, ওই দেশে কিছু ধ্বংস হলো, আর আপোষে আল্লাহ লড়াই দিবে, আপোষে লড়বে, মুসলিম মুসলিম দুই লড়তে থাকবে, কখনো কখনো কাফেরকে নিয়ে এসে মুসলিম দেশের উপর চাপিয়ে দেবেন, আল্লাহ দিয়ে শাস্তি দেবেন, এই আজাবগুলি আছে। এই ক্ষেত্রে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ মুসলমান ও মুসলমানদের যেন না লড়াই করে, তখন এই দোয়া আল্লাহ পাক কবুল করেন, বলছেন না এটা হবে, এই ভাবে শাস্তি দেওয়া হবে, গৃহদণ্ড, ঘরোয়া লড়াই এসব হতে থাকে, এই শাস্তিটা আছে উন্নতের জন্য। বাকি আম ব্যাপক আজাব দিয়ে আল্লাহ মুসলিম জাতিকে সারা বিশ্বে ধ্বংস করে দেবেন না। তিনটি জাতিকে বলছেন ফাসাব্বা আলাইহিম রব্বুকা, হে নবী আপনার রব তাদের উপর কি করলেন? আজাবের কষাঘাত আহা নিলেন। আজাবের কষাঘাত, সব মানে হচ্ছে কোড়া, হ্যাঁ, এই জন্য কষাঘাতে শাব্দিক অর্থ করলাম, আজাবের কষাঘাত হয় না, কিন্তু এটি হচ্ছে অলংকার, ভাষা অলংকার, আল্লাহ পাক বলে আল্লাহ আজাবের কষাঘাত হানলেন মানে কঠোর শাস্তি তাদের উপর আল্লাহ নামিয়ে দিলেন। সাব্বা মানে ঢেলে দেওয়া, শাব্দিক অর্থ সাব্বা শুদ্ধ মানে হচ্ছে ঢেলে দেওয়া, নিক্ষেপ করা। আল্লাহ বলছে ইন্না সাবাবনাল মা সাব্বা, আমি পানি ওপর থেকে বর্ষণ করে ঢেলে দিই, বৃষ্টির পানি ঢেলে দিই, সোম্মা সাবাবনাল আরদা সাক্কা, তখন জমিগুলি কি হয়ে হয় ফেটে উঠে, কারণ বীজ আছে, বীজ অঙ্কুর হয় তখন জমি ফেটে উঠতে পারে, না হলে ওই বীজের যে নরম অঙ্কুর জমি ফাটতে পারতো না যদি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ না হইতো, পানিতে রস না হইতো। এখানে সব আল্লাহ বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আজাবের কষাঘাত হানলেন, তোমার রব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আপনার রব সূক্ষ্ম দৃষ্টি রেখে আছেন প্রত্যেক জাতির উপর। আল্লাহ পাক তো এই তিনটি জাতিকে ধ্বংস করেছেন, তারপর আল্লাহ পাক এই কথা কেন বললেন যে হে মানুষ শুনে রাখো, এই কথা মনে করিও না যে শুধু আজকে ধ্বংস করা হয়েছে, সামুদকে ধ্বংস করা হয়েছে, ফেরাউনের বংশকে ধ্বংস করা হয়েছে, আর তোমরা সাত খুন করতে থাকো তোমাদের সব মাফ না, তোমরা পাপ করতে থাকো নামাজ পড়িয়ে তোমাদের সব মাফ না, তোমরা ওপরে পিক্ষায় থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন তোমাদের উপর। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সূক্ষ্ম দৃষ্টি মিরসাদের অর্থ হয় যে প্রস্তুত হয়ে রয়েছেন শাস্তি দেওয়ার জন্য কিন্তু বিলম্ব করেছেন, এটাকে মিরসাদ বলে, হ্যাঁ, যেটাকে বাংলা ভাষা বলা উত পেতে থাকা, এই জন্য শাব্দিক অর্থ মিরসাদের হচ্ছে উত পেতে থাকে, অত পেতে থাকা বুঝেন তো না, মুক্তি বাঙালিরা যুদ্ধ করেছে বসে আছে আছে পানিতে, হ্যাঁ, আপনারা তুই আছে আছে আছে দেখলো যে নাই বিক্রিয়ে চলে গেল, গেরিলা যুদ্ধ হচ্ছে থাকা, সুযোগ সুবিধা যখন পাবো তখন মারব, সামনাসামনি নাই, সেটার ঘরে তখনও থাকে ওই রকম যে না সেটা যখন একটু বেখিয়াল হবে, যখন মারলে ঠিক নিশানে পৌঁছিতে পারবো, বেশি সাজা হয়ে আছে দেখছে পালিয়ে যাবে, না ওই সময় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদের অর্থ হচ্ছে আল্লাহ পাক সূক্ষ্ম দৃষ্টি রেখে আছেন, শুধু বিলম্ব করেছেন, আল্লাহ খাস রহমতকে বিলম্ব করেছেন, ছাড় দিয়েছেন যে দেখি কিছু লোক তবা করে আসলে আসুক, সংশোধন করলে করুক, হ্যাঁ, তো ফিরে আসলে আসুক, আর না ফিরে ফিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাব রয়েছে অবশ্যই। এইরকমই যেমন ফেরাউনের জন্য ছিল, আদ সম্প্রদায়ের জন্য ছিল। সামুদ সম্প্রদায়ের জন্য আল্লাহ পাকের কোন নবীকে পাঠিয়েছিলেন? সালে আলাইহিস সালামকে পাঠিয়েছেন। শুধু আদ সম্প্রদায়ের কথা বলা হয়েছে, তাদের জিওগ্রাফিয়ার কথা, ভূগোলের কথা, কিন্তু সামুদ, সামুদ সম্প্রদায় সৌদি আরবের তাবুক এলাকার একটি শহর আল ওলা রয়েছে, ওলা এলাকা, তাবুক জোনের মধ্যে পড়ছে আল ওলা, এখানে তাদের ধ্বংস অবশেষ রয়েছে। তো এই এলাকায় আল্লাহ পাক ধ্বংস করেছিলেন এই সামুদ সম্প্রদায়কে। তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি নাফামানি করেছিল, আল্লাহ পাক মৌজিজা পাঠিয়েছিলেন উষ্ট্রীকে, উষ্ট্রীর ঘটনা এই সুরেতে রয়েছে, অসংখ্য অজ্ঞাত রয়েছে, না কাতাল্লাহ ওয়া সুকিয়াহা ফাকাযযাবু ওয়া ফাআকালু হা ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযানবাইন ফাসাওয়াহা ওয়া লা ইয়াখাফু উকবাহা, তাদেরকে আল্লাহ ধ্বংস করুন তাদের পাপের কারণে। আল্লাহ পাক করেছে যখন তারা উটকে জবাই করেছিল, নবীর নাফরমানি করেছিল, সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছিল, শিল্প করি করেছিল। আর ফেরাউনের কথা তো বলা হয়ে গেছে, তাই না? আর ফেরাউনের দেশ সুতরাং আমাদেরকে সতর্ক থাকা উচিত, কারণ অনেকে পাপ করেন কিন্তু পরোয়া করেন না যে আল্লাহ ধরে নেবেন। রাত্রে পাপ করলেন আর ভোরে রাস্তায় বেরোলেন, আপনি নিরাপদ নন। ফজর নামাজ পড়লেন না আর ডিউটিতে বেরিয়ে গেলেন, আপনি নিরাপদ নন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ ছাড়াকে আজকালকার মানুষের পাপই মনে করেন, চুরি করাকে পাপ মনে করে। হয়তো একটু কিছু ইমান থাকলে চুরি করেছিল, কি জানি কি হয় না হয়, যদি জানিয়ে দেয় পুলিশকে, জেনা করেছিল, যদি কেউ জেনে জানে নাই, বা যদি অন্যায় বলে দেয়, এসব ভয় আছে। হ্যাঁ, কিন্তু নামাজ ছাড়তে সবাই বড় পাপ, কোনো কোনো নবী করিম বলছেন, মান সাল্লা সুবহাতি জামাতিন ফাওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি জামাত সহকারে মসজিদে হজর নামাজ পড়লো, সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে সারাদিন থাকলো। ভাগ্যবান তাহলে যে ভাইয়েরা নামাজ পড়েন পাঁচ অক্ত, হজর নামাজ জামা দিয়ে পড়েন, বলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদের জিম্মা সকালবেলা ফজরে নিয়ে দিচ্ছে। নবী সুতরাং সেই হাদিস, যে ব্যক্তি সকালে নামাজ, ভোরের নামাজ পড়লো ফজরে জামাতে, ফাওয়া ফি জিম্মাতিল্লাহ, সুতরাং সারাদিন আবার অন্য কোনো পাপ করে আল্লাহর জিম্মাকে নষ্ট করে দিন, আল্লাহর জিম্মার বাইরে চলে গিয়ে না, আল্লাহর জিম্মা হয়ে গেলে এখন থেকে অবশ্যই যা চাইলেন, আপনি সারাদিন আরাম খেয়ে না, অন্যায় কাজ আর করিয়েন না, বোঝেনা করতে যেন না, বা খুন করতে যেন, আবার মাপ মাপ করতে যেন না। সুতরাং যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, তাহলে ফজর নামাজ না পড়লে ভয় হচ্ছে, আজকে কাজে যাব, হতে পারে আল্লাহর গর্ব হইত রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে, আরো কিছু হতে পারে, কারো সাথে ঝগড়া হয়ে যেতে পারে, মারপিট হয়ে যেতে পারে, এমনি লেগে যেতে পারে, ভয় কেন হয় না, ভয় কেন হয় না, অন্তরে ভয় নাই তাহলে আমরা এরকম অন্যান্য পাপ যদি করে কেউ, রাত্রে পাপ করলে দিনে বেরোবে, দিনে পাপ করলে সন্ধ্যা হলো ঘুমাতে আসলো, ভয় নেই? হ্যাঁ, কোনো দুষ্ট দুরাচার এসে আমার নিজের অবস্থা আমাকে খুন করে দিতে পারে, আল্লাহর কোনো গর্ব হইতে পারে, ভূমিকম্প হয়ে যেতে পারে, ঘর ভেঙে পড়ে যেতে পারে, কত রকমের আল্লাহর গর্ব রাখতে পারে। মানুষের অন্তরে যদি তাকওয়া থাকে তাহলে এইরকম ভয় ভীতি সৃষ্টি হবে, তাহলে জীবনে সংশোধন আসবে। তারপরে আল্লাহ পাক কি বলছেন, আম্মাল ইনসানু ইযা মা ইবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছি, সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। কথা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কমপ্লিট করব। আচ্ছা আচ্ছা, ঘেরা আছে, বরং আমাদের ওই কয়েক ভাই গেছিল, ওরা তো আসেন, মতিউর রহমান হেলাল ওরা গিয়েছিল, আমাদের দিকে ফেরত এসে আমি ছুটি দিতে ছিলাম না, যেতে পারিনি, ওরা গিয়েছিল গত ছয় মাস আগে, তো ঢুকতে দেয়নি, বরং খাইবারে যাই ইহুদিদের কেল্লা, ওখানে আমি গেছি, দুইটা ঢুকে গেছি, ঢুকে যাওয়া বুঝতে পেরেছি না, ঢোকা চলবে না, কারণ এগুলো জীর্ণ শীর্ণ হয়ে আছে, ভেঙে পড়ে যেতে পারে, আপনাদের বিপদ হতে পারে, এই জন্য ঢুকতে দেয়নি। তো এখন সেগুলোকে ঘুরে রেখেছে, আর দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে, দেখা যায়। নবী করিম সাল্লাম যখন সামুদ এলাকা দিয়ে, ওইসব এলাকা দিয়ে যখন তাবুক যুদ্ধে গিয়েছিলেন, তখন সাহাবায়ে কিরামদেরকে কি বলেছিলেন, যে তোমরা এখানে অবস্থান করবে না, দৌড় দাও, তাড়াতাড়ি করে পারাও, কারণ আল্লাহর গজব নেমে যেতে পারে, আমার আল্লাহর গজব আসলে এই জায়গার উপর আল্লাহ অভিশাপ রয়েছে, গজব রয়েছে, তাড়াতাড়ি পার হয়ে যাও। কিছু লোকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার আগে তারা কিছু জায়গা লেগেছিল, আটা সেনে ফেলেছিলেন, ছাতু সেনে ফেলেছিলেন, আটা সেনে ফেলেছিল রুটি পাকাবার জন্য, হ্যাঁ, তারপর সেখান থেকে পানি নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আটা সেনেছে এখানকার গজবের পানির গজবের এলাকার পানি নিয়ে সে আটাকে ফেলে দাও আর তাড়াতাড়ি করে চলুন। আর তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে চলছিলেন, তখন মাথাকে ঢেকে নিয়েছিলেন, যে গম্বুর কেটে মাথাকে ঢেকে নিয়েছিলেন, মুখমণ্ডল ঢেকে নিয়েছিলেন, আর তাড়াতাড়ি করে সেখান দিয়ে অতিক্রম করেছিলেন। এটি হচ্ছে শূন্য, কোনো আগাদের এলাকা দিয়ে অতিক্রম করলে সেখানে অবস্থান করতে হবে না, তাড়াতাড়ি করে পার হয়ে যেতে হবে, দূর চলে দেখেন, দেখেন ওখানে অবস্থান করেন না, বা দেখে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়েন, ওখানে রাত কাটলেন, ওখানে হোটেল নিলেন, ওখানে রাত পেয়ে গেলেন না, এরকম করিয়েন না, দেখে সেখান থেকে সরে যান না, দেখা মানে অবস্থান করেন না। ব্যক্তির উপর যখন আলাদা এসেছে তখন এই স্থান তো মজবুত, ওই জন্য তো লুত আলাইহিস সালামের জাতি যেখানে সমকামিতা করেছে, হারাম কাজ করেছে, এই জায়গার উপরে এত আল্লাহর কথা, আল্লাহকে আল্লাহ জমিনে রাখেনি, ধসিয়ে দিয়ে সমুদ্র বানিয়ে দিয়েছে, মিলিত সাগর, সাগরই আছে, আল বাহরুল মাইয়্যিম বলে মৃত সাগর। আর কত বৈশিষ্ট্য আল্লাহ পাক জানেন, বলছেন ওলামারা বা লোকেরা যে ওই মৃত সাগরে কোনো মাছ পাওয়া যায় না। আল্লাহর এমন গজবের কথা বলছে যে কোনো মাছ থাকে না সেখানে। হ্যাঁ, মানুষ নামলে হেসে থাকে, সুবহানাল্লাহ, চিন্তা করেন, দেখেছেন না? তাহলে সত্য আল্লাহর কত গজব রয়েছে বাস্তব। তাহলে এইসব দেখে কি আল্লাহকে চিনল না? তারপরে আল্লাহ মানুষকে নিজের শরীর দেখে আল্লাহকে চিনতে বলেছেন, আর পৃথিবী বিচরণ করে পৃথিবীর অবস্থা দেখে আল্লাহকে চিনতে বলেছেন। আল্লাহকে মানুষ তারপর চিনল না, এবার বন্ধই করলো না, এত হত বাবা অধিকাংশ মানুষ যে এই জন্য নবী করিম সফরে যখন একদিন খাজা নামাজ কাজা হয়ে ছুটে গেছিল যুদ্ধের সফরে, বের আল্লাহ যেন পাহারা দিয়েছেন, বকর সমাধি থাকতেন, নবী সরকার ওখানে নামাজ পড়েন বলেছেন, এই জায়গাটি সরে, এখানে শয়তান আজ হয়ে গেছে, সরো সব হয়ে গেছে সরো। এই হাদিস থেকে ওলামারা এই মশলা ইস্তেমাল করেছেন যে যেই জায়গায় আপনার গুনাহ হয়েছে সেই জায়গায় আপনি অবস্থান করেন, সরে যান মহান্তি তোবা করেন। ওই তোবা করার লক্ষ্য বলেন তোমার গ্রাম থেকে ওই গ্রামে চলে গেছে যেখানে আল্লাহ নেক বান্দার আছে, এই স্থান চেঞ্জ করো তোমার। এই সন্ন্যত যদি কোনোদিন বাই চান্স ফজরের নামাজে ইচ্ছে ছিল জায়গায় ডাকতে পারলেন না, তাহলে ওই ঘরে নামাজ ওই জায়গায় নামাজ না পড়ে একটু সরে যান, যদি জায়গা থাকে সরে গিয়ে নামাজ পড়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। না, আল্লাহর বিপর্যয় অবশ্যই আসবে এবং আসছে, কিন্তু দেখেন আল্লাহর আজাব যেগুলি আসছে সে আজাবগুলির শিকার সবাই হবে, কিন্তু আজাব প্রতিরোধ করার মতো সামান্য কিছু ক্ষমতা মানুষের কাছে আছে। যে দেশের কাছে যতটা ক্ষমতা আছে সেই দেশের লোক ততটা বেশি কম ক্ষয়ক্ষতি হচ্ছে, কথা বোঝা গেছে? কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজাব গজব এগুলি আসছে, অন্য দেশেও আসছে, শুধু বাংলাদেশে আসে না, শুধু বর্মাতে আসে না। হ্যাঁ, কিন্তু যেগুলি উন্নত দেশ তাদের কাছে পয়সা আছে, সুরক্ষিত বাড়ি ঘর আছে, পাকা বাড়ি আছে, ঝড় তুফান হইলে ভেঙে পড়ে না, কিন্তু কাঁচা বাড়ি, দেয়াল বাড়ি, তারপরে জেলে ওই সমুদ্রের তীরে থাকে, সুরক্ষার ব্যবস্থা নেই, তখন তুমি হয়ে গেছে। তো আল্লাহ আজাব গজব আসলে ধ্বংস তো হবে, কিন্তু মানুষের কাছে যে সীমিত ক্ষমতা আছে নিজে তো বাঁচার চেষ্টা করছে। এখন গরমে মানুষ কত পরেশান হয়ে যাচ্ছে, আমাদের সেই গরমে এই গরমের অবস্থায় থেকে ঘামাচি হয়ে আর ঘা হয়ে খোসা হয়ে সেই অবস্থা না হয়ে সেই অবস্থাতে মানুষ বেঁচে আছে, থাকছে, এরকম হয়ে বেঁচে থাকছে। এখানে আপনার ঘামাচি পর্যন্ত হয় না, কারণ আপনার কাছে পয়সা আছে, আপনি এসে ঘরে থাকতে পারতেন, কিছু সুরক্ষার ব্যবস্থা আপনার কাছে আছে, এরকম ব্যাপারটা খানিকটা আছে। আল্লাহ ধৈর্য করতে বলেছে, আল্লাহ ফাকাবুল আলমী প্রত্যেক জাতিকে ছাড় দেন, ছেড়ে না, ছাড় দেন ছেড়ে দেন না, দুটো তো পার্থক্য আছে। আরবিতে এরকম শব্দ আছে, আমি হঠাৎ করে বললাম তো মিলে গেল শব্দটা, ইন্নাল্লাহ ইয়ুমহিলু ওয়ালা ইয়ুমহিলু, ইয়ুমহিলু করেন মানে ঢিল দেন, হ্যাঁ ছেড়ে দেন, কিন্তু ইয়ুমহিলু মানে একবারে ছেড়ে দেন না, যে ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম মাফ করে দেন না। আল্লাহ রাশিয়া সোভিয়েত ইউনিয়নকে আল্লাহ ছাড় দিয়েছিলেন 70 বছর, কিন্তু আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন, ছেড়ে দেন, কি দুর্ভিক্ষ নেমে এসেছিল, যদি বাংলাদেশে আসেন ঠিক কিনা বলেন। তো এইরকমই, তারপরে মুসলিম মমিন হয়ে ভাষা আরবি কোরআন তাদের ঘরে ঘরে, বা ভাষা আরবির নামে হোক বাংলা ভাষায় হোক, 90% মুসলমান, তারপরে অধিকাংশ লোক নামাজ পড়ে না, অধিকাংশ লোক কবর মাজার পূজা করে, তাহলে তাদের ওপর আল্লাহর গজব ইয়াহুদি আসার থেকে বেশি হবে, আল্লাহ তাদের বেশি আঘাত নিতে হবে। যেমন এর উদাহরণ দিচ্ছি, আমার ছেলে যদি সামান্য দুষ্টামি করে, সামান্য দুষ্টামি করেছে, একটা অক্ট নামাজ পড়তে জানে বাড়িতে নামাজ পড়ে নিয়েছে, আর পাশের এক অক্ট নামাজ পড়ে না, রাগ তো সবার গো হচ্ছে, তাই না? আমি একজন মমিন হিসেবে রাগ অল্লাহ সবার গো হচ্ছে, কিন্তু তাদের রাগ ঝাড়তে পারি না, আমি ঝাড়ি না আশেপাশের লোকের ওপর, বা আমি কিছু বলতে যাই না তাদের, কিন্তু আমার ছেলে নামাজ পড়েছে অথচ বাড়িতে পাওয়ার জন্য হয়তো তাকে মারতে পারি। তো মুসলমানরা আল্লাহ পাকে না ফরমাইলে বান্দা, কোরআনে বিশ্বাসী হয়েছে, কোরআনের কথা বলো, তোমরা রসুলের কথা বলো, কাবার কি করার কথা বলো, আবার তোমাদের কি বলো, আবার পীর কি করে হয়, এই মুসলিম তোমাদের কি করে চাও, মুসলিম তোমাদের শাস্তি আগে দেবো, তারপরে আহুতি না পারবে শাস্তি, এই জন্য আল্লাহ বলবো মুসলিমদের, মুসলিম মুসলিমদের। হ্যাঁ, তারপরে দুনিয়ার আজাব গিয়ে অনেক সময় আল্লাহ পাক সংশোধন করাতে চান, কিন্তু ক্ষতি হবে, আর যারা রাত দিন হারাম খাচ্ছে তারা অহরহ হারাম খেয়ে যাচ্ছে, ক্ষয়ক্ষতি হয় না, হয়েছে ছেড়ে দিয়েছেন, তোদেরকে কবরেই দেবো এর শাস্তি, জাহান্নামেই দেবো তোদের শাস্তি। কিন্তু আল্লাহ নেক মানুষকে, নামাজ মানুষকে জাহান্নামের শাস্তি দেওয়া আল্লাহ পছন্দ করে না, আমার এই বান্দা 75 নামাজ পড়ে আর দশ বিয়াল হারাম খেয়েছে ওকে জাহান নামে রাখা যাবে না, এটা অ্যাক্সিডেন্টই হোক, একটা অ্যাক্সিডেন্ট, একটু ছাল চামড়া উঠুক, এই আল্লাহ আপনাকে এই ধরনের কিছু আজাব দিয়ে আল্লাহ সংশোধন করাতে চান মমিন বান্দাদের। এই জন্য মুসলিমদের ধরে আজাব আসা সম্ভব না, শিক্ষার জন্য ইহুদিন আসার ধরে আজাব আসলে শিক্ষা নিয়ে হয়তো ইসলাম গ্রহণ করবে না, কিন্তু মুসলিমদের অনেকেই সংশোধন করছে। যেই দেশে এরাকে জিহাদের কথা তো দূরের কথা, যা আমেরিকার বিরুদ্ধে যা লড়াই করছে এটা কত দূরের কথা ছিল, সেই দেশে এত খাঁটি কমিউনিস্ট দেশ ছিল যে আল্লাহর নাম না করার আগে শিক্ষা দেওয়া করার ছিল সন্তানের জন্য, কমপক্ষে ওই কুজুরি থেকে নাস্তিকতার কুজুরি থেকে তুই চাইছি বিপর্যয় হয়েছে, গর্ব এসেছে আর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক লোক হতাহত হলো, মরলো, ধ্বংস হলো, কিন্তু নাস্তিকতা তো দূরে হচ্ছে, কমিউনিজম তো দূর হচ্ছে, হ্যাঁ ভরসা দূর হতেও পারে, অনেকে দূর হচ্ছে, অনেকেরই আবার হয়নি, আর কোথায় দূর হয়েছে, এক বাংলাদেশি খবর পূজারী বলছে যে যদি বড় দূরের খবর না থাকতো তো এর আগে যত গোলা বর্ষণ হয়েছে কিছু থাকতো না, তো কোথায় হয়েছে, তাহলে তো খবর মাজার কিছু আছে। আল্লাহ ইসলামের মালিক, সংশোধনের মালিক, আল্লাহ যাকে ভালোবাসেন তার সংশোধন করেন, যারই সংশোধন হয়েছে নিজে মনে করবেন, অনুভব করবেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন, এখন বড় জিনিস, আমার ভাই নামাজ পড়ে আলহামদুল্লাহ আমি নামাজ বিক্রি করে দিলাম, তাহলে আমাকে আল্লাহ ভালোবাসে, তাই আমাকে আল্লাহকে দায়িত্ব করেছে, আমার পরিবার বংশ গোটা শেষ বিদাতে ডুবে আছে, তিরমরিনের ডুবে আছে, আর আমাকে আল্লাহ হৃদয় করলে আল্লাহ আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে পেয়েছি, রসুলকে পেয়েছি, কোরআন হাদিসকে পেয়েছি, আল্লাহ আমাকে ভালোবাসে, এই অনুভূতি সৃষ্টি করতে পারলে ইমান আল্লাহ হল, আল্লাহ সুপ্রিয় বেশি বেশি আদায় করবেন, আর এবার নতুন দিকে মন লাগবে, সব দিকে ভালো উন্নতি হবে, আল্লাহ যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, শিল্পীরা থেকে তবা করার তৌফিক দান করেন, সুস্থ রাখেন, দুনিয়াকে আল্লাহ বরকত দেন, আখেরাতে বরকত দেন, নেক আমলে বরকত দেন, আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ইন্না মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, واما اذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي اهانن। মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সূরা ফজরের বাকি অংশটুকু যে তাফসীর থেকে গেছে সে সম্পর্কে আজকে আলোচনা। আল্লাহ পাক ইরশাদ করছেন মানুষের স্বভাব সম্পর্কে, মানুষের যে স্বভাব এটি হচ্ছে তার উপর প্রাধান্য পায়, আর এই হচ্ছে সাধারণ মানুষের স্বভাব, ব্যতিক্রম এই স্বভাব থেকে ইমানদার মানুষ এবং আল্লাহ ভীরু মানুষ। তো মানুষের স্বভাব বলা হচ্ছে যে আম্মাল ইনসান, পক্ষান্তরে ইনসান ইযা মাবতালাহু, আল্লাহ পাক যখন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেন, ফা আকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহর পরীক্ষা দুই ভাবে হয়, দুইয়ের একরকম করে হয়, কোন কোন মানুষকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে, সুখ দিয়ে, নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, আর কোন কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনে রুজির রিজিকের অনটন দিয়ে, অভাব দিয়ে, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। দুই রকমের পরীক্ষার কথা আল্লাহ উল্লেখ করেছেন। মানুষের স্বভাব হচ্ছে কি, যে যখন আল্লাহ পরীক্ষা করেন সুখ দিয়ে, কেমন করে, আকরামাহ, সুতরাং আল্লাহ তাদেরকে সম্মানিত করেন, মানুষকে কখনো কখনো আল্লাহ সম্মানিত করেন, নেতৃত্ব দিলেন, দুনিয়ার সম্মান, ভালো চাকরি বাকরির ব্যবস্থা, ভালো ব্যবসা বাণিজ্য, সম্মানের ব্যবস্থা, ভালো প্রভাব দিয়েছেন, যে সমাজের লোক কথা শুনছে, সন্তান সম্পত্তি আল্লাহ দিয়েছেন, সম্মানিত করেছেন, আর ওয়ানা আমাহু, আল্লাহ সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে থাকেন, সম্মানিত করেন এবং সুখ দিয়ে থাকেন। ফয়াকুল, তখন মানুষ বলে তার স্বভাব মোতাবেক, রব্বি আকরামান, রব্বি আকরামান, আমার রব আল্লাহ আমাকে সম্মানিত করেছে, সম্মানিত করেছে। কোন ধারণা নিয়ে বলে, ধারণা এই যে আমি সম্মানের পাত্র, আমি পাবো না তো পাবে কে, আমি আল্লাহর কাছে সম্মানের যোগ্য, আমি এই নেতৃত্বের যোগ্য, আমি এই ধন সম্পদের যোগ্য, আমি বিবেক বুদ্ধিমান, আমি শিক্ষিত, আমি এইরকম এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা রাখি, তাই এসব পেয়েছি। তো দিকটা কোন দিকে চলে যায়, অহংকারের দিকে চলে যায়, অহংকারের দিকে চলে যায়, গৌরবের দিকে চলে যায়, সেই জন্য এটি হচ্ছে বদ স্বভাব মানুষের, বদ স্বভাব। পক্ষান্তরে যদি মানুষ সুখ পেয়ে, সম্মান পেয়ে, ইজ্জত পেয়ে আল্লাহর সুক্রিয়ামূলক বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মানুষদের দিয়েছেন, হ্যাঁ সুখ দিয়েছেন, আল্লাহ অশেষ নিয়ামত রয়েছে, সে নিয়ামতে সুক্রিয়া আদায় করতে পারেন, আলহামদুলিল্লাহ তাহলে ভালোই, এটা হচ্ছে মুমিনের কাজ। কিন্তু এখানে যেটা বলা হয়েছে মানুষের স্বভাব, সেটা হচ্ছে বেলিন মানুষের স্বভাব, ফাসেক মানুষের স্বভাব, যারা সুখী আদায় করে না সুখ হলে তাদের স্বভাব, এবং ধৈর্য ধারণ করে না অভাব হলে, কষ্ট হলে, বিপদ আপদ হলে, তাদের কথা আল্লাহ বয়ন করেছেন, মানুষের স্বভাবের কথা। ও আম্মা ইযা মাবতালাহু, পক্ষান্তরে যখন আল্লাহ পাক তাকে পরীক্ষা করেন, মানুষকে পরীক্ষা করেন, তাকাদারা আলাইহি রিজকাহু, সুতরাং তার রেজেককে, উপজীবিকাকে সংকুচিত করে দেন। আদার মানে এখানে সংকুচিত করে দেওয়া, সংকীর্ণ করে দেওয়া, কোন ব্যক্তিকে অভাবে করে দেওয়া, রেজিকের দ্বার সংকুচিত হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আসে না রেজিক, অভাব দিতে না, বিপদ আপদ দূর হয় না, কাদারা মানে সংকুচিত করা হয়। এটি একটি অর্থ, কাদারা মানে ক্ষমতাবান হওয়া, কুদরত থেকে এ অর্থ হয়, কিন্তু এখানে সে অর্থ নেই, এখানে অর্থ রয়েছে সংকুচিত করার, সংকুচিত করার। ফাঁকা দ্বারা আলী হিন, সুতরাং তার রেজেক আলোটা সংকুচিত করে দেন পরীক্ষা করার জন্য। অভাব নেমে আসে ফায়াকুলু, তখন বলে হায় আফসুস করে, অধৈর্য হয়ে কি বলে, রব্বি আহানান, আমার প্রতিপালক আল্লাহ আমাকে অপদস্থ করেছেন, লাঞ্ছিত করেছেন, আল্লাহ আমার উপর কেন বলা মুসিবত দিয়েছেন, বল লাঞ্ছিত করেছেন, অর্থাৎ অধৈর্য হয়ে পড়ে ধৈর্য ধারণ করে না। মমিনের শান হচ্ছে, মমিনের চরিত্র হচ্ছে যে সুখ হলে শুক্রিয়া আদায় করবে, আর দুঃখ হলে, কষ্ট হলে ধৈর্য ধারণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আজাবানিল আমরিল মুমিন, মমিনের ব্যাপারটি হচ্ছে বিস্ময়কর, আশ্চর্যজনক, ইন্না আমরাহু কুল্লুহু খাইর, তার সব কাজেই মঙ্গল নিহিত রয়েছে, সমস্ত কাজে তার কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে। ইন আসাবাতহু সাররা, যদি সুখ আসে তার জীবনে, শাকারা, তাহলে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়র আল্লাহ, তার জন্য এটি কল্যাণকর হয়, আল্লাহ সন্তুষ্ট হন, এবং আল্লাহ কি করেন, তার তাকে যা আল্লাহ দান করেছেন তা বৃদ্ধি করে দেন, আরো শক্তিশালী করেন, নেতৃত্ব দিলে আল্লাহ আরো নেতৃত্ব শক্তিশালী করেন, আল্লাহ ধন সম্পদ দিলে আরো বাড়িয়ে দেন, সন্তান সন্তান দিলে আরো বরকত দেন, সে সন্তানগুলি সৎ হয়, সে সন্তানগুলি যোগ্য হয়, বা আরো আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দেন ইত্যাদি। শুকরিয়া আদায় করলে তাতে রয়েছে তার জন্য কল্যাণকর, তারপরে আল্লাহ সন্তুষ্টি হাসিল হয়, যিনি এহসান করেছেন, অনুগ্রহ করেছেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করলো। ওয়াইন আসাবাথ বর্রা, আর বালা মুসিবত বিপদ আপদ যদি আসে, তাহলে সাবারা, ধৈর্য ধারণ করে, ফাকান খায়র আল্লাহ, তাতে তার মঙ্গল হয়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যান যে বান্দাকে পরীক্ষা করলাম কিন্তু বড়ই অল ধৈর্য ধরে গেছে, আল্লাহ খুশি হয়ে যান, তখন তাড়াতাড়ি বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেন। ইন্না মাল উসরে ইসরা, যখনই সংকট আসে, কঠিন অবস্থার সম্মুখীন হয়, তখনই আল্লাহ পাক সহজ করে দেন। এই অবস্থার সৃষ্টি হয় মমিনের জীবনে, পক্ষান্তরে যারা বড় স্বভাব মানুষ, ফাসেক মানুষ, কাফের মানুষ, তাদের সহ আল্লাহ ব্যায়াম করলেন, আর অধিকাংশ মানুষ এই অবস্থায় হয় কাফের নয় ফাসেক। আল্লাহ বলছেন পশ্চিমকালে নয়, মানে এমনটা ঠিক নয় যে তুমি সুখ পেলে মনে করবে যে আমি সম্মানের পাত্র, তাই আল্লাহ সম্মান করেছেন, আর যদি দুঃখ কষ্ট হয় তাহলে মনে করবে যে আল্লাহ অপদস্থ করেছেন না, হায় আফসোস করবে, অধৈর্য হবে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে, কার কাছে গিয়ে অভিযোগ করবে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ সম্পর্কে তুমি অভিযোগ করবে, কার কাছে গিয়ে অভিযোগ করবে। তা আল্লাহ বলছেন যে বরং তোমরা না টুকরে মনে ইয়েতিম, অনাথকে, ইয়েতিমকে, পিতৃহারাকে সম্মানিত করো না, তোমরা সম্মান করো না এতিমকে, আল্লাহ তাহলে সম্মান করতে বলেছেন। এতিমকে সম্মান করা মানে এতিমের আদর যত্ন করা, এতিমের হক আদায় করা, এতিমের অভাব থাকলে অভাব দূর করা, এতিমের দেখাশোনার লোক না থাকলে দেখাশোনা করা, এতিমের ভরণ পোষণের ব্যবস্থা না থাকলে তার ব্যবস্থা দেওয়া, মুসলিম ভাইদের এগুলোকে সম্মানিত করা এতিমকে। এতিম হতে পারে অনেক সময় যে ধন সম্পদের অভাব নেই, অবস্থাশালী ঘরের ছেলে বাবা মারা গেছে, এতিম হয়ে গেছে নাবালক অবস্থায়, এতিম কাকে বলে, যার নাবালক অবস্থায় পিতা মারা গেছে সে এতিম। প্রথম কথা, প্রথম শর্ত হচ্ছে নাবালক অবস্থায়, দ্বিতীয় শর্ত হচ্ছে পিতার এন্তেকাল হওয়া, তাহলে মাতার এন্তেকাল হলে এতিম নাই। হ্যাঁ, তারপরে যদি সাবালক হওয়ার পরে কারো পিতা মারা যায় তাহলে সে এতিম নাই। আমাদের অনেকে এখানে আছেন যাদের আব্বা এন্তেকাল করেছে, তাই বলেন যে আমি এতিম না, এতিম না, সাবালক হওয়ার পরে একটি ভয় নেই, সে একটি ভয় নেই, কারণ সে ব্যক্তি স্বয়ং সম্পন্ন, সুযোগ সম্পন্ন, সে কাজ করতে পারবে, সে মেহনত করতে পারবে, সে রুজি রোজগার করতে পারবে, সে সিদ্ধান্ত নিতে পারবে, তার আদর যত্ন প্রয়োজন নয়, সে অন্য কাদের যত্ন করার যোগ্যতা রাখে, সুতরাং সেই ব্যক্তি এতিম না। তখন তারা নাবালক অবস্থায় থাকলে যদিও ধন সম্পদ থাকে না কেন, অভাব নেই, অনেক ধন সম্পদ আছে, বাবার সাথে ইন্তেকাল হয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, চিকিৎসার কোনো অভাব নেই, শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই, যথেষ্ট আছে, তারপরেও সে এতিম, সুতরাং সেই এতিমের উপর খরচ করার হয়তো প্রয়োজন নাই, কিন্তু তার আদর স্নেহের প্রয়োজন রয়েছে, তার মাথায় হাত ফেরাবার, তাকে আদর করার, স্নেহ করা, ভালোবাসা প্রকাশ করা, খোঁজ খবর নেওয়া, কেমন আছে, কোনো অসুবিধা আছে নাকি ইত্যাদি, তোমাদের কিছু করতে পারি নাকি, এসবগুলি এতিমের হক। তো আল্লাহ পাক বলেছেন যে বরং মানুষ তোমরা এতিমকে সম্মান করো না, আর এটি বড় গুনাহ, সুতরাং এর পাপে তোমাদেরকে শাস্তি পেতে হতে পারে। ওয়ালা তাহাজ্জুন আলা তুআমিল মিসকিন, এবং দরিদ্র অভাবীকে অন্নদানে তোমরা একে অপরকে উৎসাহিত করো না, উৎসাহিত করো না। মানে আল্লাহ পাক কি করতে বলেছেন, দরিদ্র অভাবী মিসকিনকে অন্নদানে উৎসাহিত করতে বলেছেন, মানে অন্নকে উৎসাহিত করতে বলেছেন। তাহলে আল্লাহ নিজে ব্যয় করতে বলেননি, শুধু উৎসাহিত করলে হয় নাকি? এক শ্রেণীর লোকেরা রয়েছে আমাদের সমাজে, বিশেষ করে যারা মিলাদ করা হুজুর, ঠিক না, তারা অপরের বাড়ি মিলাদ করে, নিজের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না তাদের। হ্যাঁ, অপরের বাড়িতে বাড়িতে কোরআন খানি করে হয়, নিজের বাড়িতে কোনোদিন দেখেন নিজের হুজুরের বাড়িতে কোরআন খানি করছে, আর লোকজনকে খাওয়াচ্ছে, এটা কোনোদিন দেখেনি। তো তারা আওয়াজ করে বাড়াচ্ছে যে ভাই গরিব মিস্ত্রিকে খাওয়ানো, গরিব মিস্ত্রিকে খাওয়ানো, গরিব মিস্ত্রিকে খাওয়ানো, উৎসাহিত করছে, কিন্তু নিজে কোনোদিন গরিব মিস্ত্রিকে খাওয়াই না। যদি বলে আমল করছে আল্লাহ যে তোমরা গরিব মিস্ত্রিকে অন্য দানে উৎসাহিত করো না, উৎসাহিত করছে, নিজে দিতে হবে না, তাই নাকি? তাহলে এরকম যদি সবাই বলে যে আমি উৎসাহিত করবো, অন্যদেরকে উৎসাহিত করবো, আমিও দেবো না, তাহলে দেবে কি? আল্লাহ পাক গরিবকে অন্নদান করতে বলেননি, অন্নদানে উৎসাহিত করতে বলেছেন। এতে দুটি কথা রয়েছে, যদি আল্লাহ শুধু অন্নদান করতে বলতেন তাহলে মানুষ মনে করতে যে না এটি আমার দায়িত্ব, শুধু আমি যতটা পারবো দেবো, আর কে কি করছে না করছে, কেউ দিল না দিল, ওগুলো সম্পর্কে আমার ভ্রক্ষেপ করার দরকার নেই, এরকম ভাবত। কিন্তু এই আয়াতে দুটি কথাই রয়েছে, প্রথম কথা যেটি স্পষ্ট রয়েছে সেটা হচ্ছে যে অন্যদেরকে কি করো, গরিব মিসকিনকে অন্নদানে, খাদ্য দানে, তাদের অভাব পূরণে উৎসাহিত করো, অন্যদেরকে বলো যে ভাই সহযোগিতা করেন, এসব নাকি কাজে গ্রামে অনেক বিধবা রয়েছে, এটিম রয়েছে, গরিব গরিবদের মিসকিন রয়েছে, যাদের কুরবানি হয় না, যারা খেতে পায় না, যাদের বাড়িতে ভাত জুটে না, এটি যাদের কাপড় জুটে না, শীতের বস্ত্র জুটে না, তোমরা সবাই দান খেয়াল করো, উৎসাহিত করলেন। উৎসাহিত যখন অন্যকে করছেন তখন শরীয়তের নিয়ম হচ্ছে অন্যকে হকের দিকে, সত্যের দিকে আহ্বান করার পূর্বে নিজে আমল করতে হবে। সুরে আসরে কি রয়েছে, কদিন আগে সুরে আসরে প্রশ্ন শুনেছেন, তাই না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, তাহলে ইমানের পরে নিজে আমল করতে হবে, তার নিজে গরিব মিসকিনকে অন্নদান করতে হবে, খাদ্য দান করতে হবে, হ্যাঁ, নিজে দান খেরাত সাদকা করতে হবে, ওয়াতাওয়াসাও বিল হক, তারপর অন্যদেরকে ভালো কথা বলতে হবে যে ভাই আপনাদের কিছু আমি একাই দিয়ে কত কি করবো, আমি হয়তো একজনকে দেবো, দুইজনকে দেবো, বাবা হয়তো কিছু দেবো, কিন্তু আমি আধা কিলো দিলাম, এক কিলো দিলাম, আপনি যদি এক কিলো দিতে পারেন, আমি একজন গরিবের খাবার ব্যবস্থা দিলাম, একটা তিন বা দিতে পারেন, দেখাশোনা করলাম, আপনি যদি একটা করেন, আরেকজন একটা করেন, আরেকজন একটা করেন, তাহলে গ্রামে অভাবই থাকবে না। তো এইভাবে একে অপরকে যদি আমরা নেকির কাজে, বিশেষ করে গরিব মিসকিন অভাবী এক দিন হওয়া, আর যাদের প্রয়োজন রয়েছে আর্থিক প্রয়োজন, তাদের সহযোগিতায় আমরা উৎসাহিত করি, তাহলে আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে মুসলিম জাতির। মুসলিম জাতি থেকে অভাবী থাকবে না, কেউ ফকির থাকবে না, কেউ ভিক্ষুক থাকবে না। তো আল্লাহ পাক এই জন্য উৎসাহিত করতে বলেছেন। এই রেখা সুরায় মাউনে রয়েছে, আর আইতাল্লাযী কযবুদ্দিন ফযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এখানেও মিসকিনের অন্নদানে উৎসাহিত করার কথা বলা হয়েছে, তাতে দুটি কথা রয়েছে, উৎসাহিত করবেন এবং উৎসাহিত করার আগে নিজে করতে হবে, নিজে যদি করে না দেখেন তো আপনাদেরকে তাকাচ্ছে যে লোকটি তো খুব ভালোই কথা বলছে যে ভাই এতিমকে দাও, বিধবাকে দাও, গরিবকে দাও, দেশের কিছু কল্যাণমূলক কাজ করো, অভাবীদের সাহায্য সহযোগিতা করো, এই বন্যার সময় দুর্গতদের পাশে দাঁড়াও, নিজে কি করলো, আপনার দিকে লোকে তাকিয়ে আছে, সে আপনি একজন আলেম হিসেবে বলেন, বক্তা হিসেবে বলেন, আর রাজনৈতিক নেতা হিসেবে বলেন, চেয়ারম্যান হিসেবে বলেন, আর একজন আপনি যে কোনো ব্যক্তি হিসেবে, প্রভাবশালী ব্যক্তি গ্রামের এলাকার ওই হিসাবে বলেন, আপনার দিকে তাকিয়ে আছে, আপনি করলেন কি, আপনার বক্তব্যের উপর আমল করার চাইতে আপনার আচার আচরণের উপর বেশি আমল করবে, আপনাকে ওই ক্ষেত্রে বেশি ফলো করবে, বুঝতে পেরেছেন কথা? তো মানুষের উপদেশ দুইভাবে দেওয়া হয়, একটা হচ্ছে কথার দ্বারা, বাক্যের দ্বারা, বক্তব্যের দ্বারা, আর একটি উপদেশ হচ্ছে কর্মের দ্বারা, দুটোর মধ্যে কোনটির প্রতিক্রিয়া মানুষের উপর বেশি, কর্মের প্রতিক্রিয়া বেশি, আপনি ছেলে মেয়েদেরকে খুব নামাজের কথা বলছেন, বাবা নামাজ পড়তে চলো, মসজিদে নামাজ পড়তে চলো, আর আপনি শুয়ে থেকে গেলেন, ছেলেদেরকে কিন্তু নামাজ পড়তে বলছেন, ভালো তাগিদ করছেন আপনি, কিন্তু ছেলেরা আপনাকে দেখছে যে আব্বা তো যায় না, আমাদের সাথে নামাজ তোমাদের কথা বলে আব্বা তো যায় না, আমাদেরকে তো বলতেছে বাবা ফিল্ম দেখতে নেই, হারাম না সব কাজ, অন্যায় কাজ, চরিত্র নষ্ট হয়ে যাবে, কিন্তু আব্বাকে দেখে আব্বার ঘরে বেডরুমে টিভি রেখেছে, আর ওরা তো বসে বসে দেখে আবার যায় আমরা শুনতে পাই, তাহলে ছেলেরা কি সব হবে, ফিল্ম মুক্ত হবে, কখন হবে না, কিন্তু আপনি যদি কথার দ্বারা বেশি বক্তব্য না রাখেন ছেলে মেয়েদের সামনে, বারবার নামাজের তাগিদ করছেন না, আপনি বারবার কথা বলছেন যে ফিল্ম হারাম, জুয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, বরং আপনি আখলাক চরিত্রে যে প্রমাণ করে দিতে জীবন, আপনি ফিল্ম দেখেন না, নামাজ ছাড়েন না, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, ছেলেরা দেখে দেখে ছোট ছোট ছেলেরা আব্বু আমি যাব নামাজ পড়তে, আপনি জীবনে যে কাজ করেন না হারাম মনে করেন, ছেলেরা ছোট থেকে দেখেছে যে আব্বা এগুলো হারাম মনে করে, তার মনে হারাম আপনার মোতাবিক চলে, আপনার অনুকরণ করে, তাহলে আপনার যে নীরব বক্তব্য দিচ্ছি মানে আপনার আমল দিচ্ছি, তার প্রতিক্রিয়া মানুষের ওপর, আপনার অধীনস্থ ব্যক্তিদের ওপর, অন্যান্যদের ওপর বেশি রয়েছে, এটা নীরব বক্তব্য বলা হয়, নীরব উপদেশ ওয়াল, আর একটা হচ্ছে মুখের ওয়াল, কথার ওয়াল, কথার ওয়াল কাজ করবে না যদি আপনার আমল ঠিক না থাকে, একজন মানুষকে ভালো বক্তব্য করছে আমি যে বিষয়ে ব্যবসা করছে, আর যদি তাকে জিজ্ঞাসা করে বিষয়ে ব্যবসা করা কেমন হচ্ছে না এটা ঠিক নাই, তাহলে কেউ শুনবে না, যায় ব্যবসা যদি কেউ করে না, যায় যদি খায় হারাম কাজ করে, আর যদি বলে যে ভাই এইসব হারাম কাজ করতে নাই, তাহলে কেউ শুনবে না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মিসকিন দরিদ্রদের অন্নদান করতে উৎসাহিত করতে বলেছেন, তার মানে নিজেকে প্রথম উৎসাহিত করতে হবে, নিজের মনকে উৎসাহিত করতে হবে, আমি করবো লোকে দেখলে যে আমি করলাম, আমি 1000 টাকা দিলাম, তাহলে অন্য লোকেরা দেখে আমার যারা আমার চেয়ে গরিব আছে তারা চেষ্টা করবে 500 টাকা দেওয়ার, আমার চেয়ে যারা ধনী আছে তারা দেখবে যে এই গরিব লোকটি 2000 টাকা বেতন পায়, সে যদি 1000 টাকা দিতে পারে তো আমার কত টাকা ইনকাম, আমি ব্যবসায়ী মানুষ, আমি উৎসাহিত দিতে পারবো, এইভাবে দিনের কাজ হবে, সমস্যার সমাধান হবে। তারপর আল্লাহ পাক বলছেন মানুষের খারাপ স্বভাবের কথা, অত করল না তোরা আকলাল্লাম্মা, তোমরা হে মানুষ তোমাদের স্বভাব কি যে তোমরা উত্তরাধিকারীদের হক, তোরাত মানে হচ্ছে উত্তরাধিকারীর হক, আসলে তোরাত শব্দের আসল ছিল ওরাত, ওই ওরাত থেকে ওয়ারেসিন বলে, ওয়ারেসিন তাদেরকে বলে উত্তরাধিকারীদেরকে ওয়ারেস ওয়ারেসিন, তো এই তোরাত মানে হচ্ছে পরিত্যক্ত ধন সম্পদ, মৃত ব্যক্তি পরিত্যক্ত ধন সম্পদ, উত্তরাধিকারীদের হক, আপনার একা নয়, আপনি বড় ভাই আব্বার ইন্তেকাল হয়েছে, আপনার আরো বিচার ভাই রয়েছে, তাদের হক রয়েছে, আপনার মতোই বোনেরা রয়েছে তাদের হক রয়েছে, আপনার দ্বিগুণ থাকলে তাদের অর্ধেক হক রয়েছে, মেয়েদের বোনদের অর্ধেক হক রয়েছে, হক আছে উত্তরাধিকারীদের হক, এইভাবে যদি আপনার আম্মা থেকে আম্মার হক রয়েছে, সৎ মাকে তার হক রয়েছে, সৎ ভাই রয়েছে, বৈমাত্রীয় ভাই রয়েছে তাদের হক রয়েছে, ইত্যাদি ইত্যাদি যাদের আল্লাহ হক নির্ধারণ করেছেন, আল্লাহ বলছেন কিন্তু তোমাদের স্বভাব কি যে উত্তরাধিকারীদের হক গুলিকে তোমরা, অধিকার গুলিকে তোমরা সম্পূর্ণরূপে ভক্ষণ করে যাও, একাই খেয়ে নিতে চাও, বিশেষ করে বন্ধের ক্ষেত্রে মুসলিম সমাজ আজকে আমাদের উপমহাদেশের এই জুলম অত্যাচার ব্যাপক আকার ধারণ করেছে, বন্ধদেরকে ন্যায্য হক দেওয়া হয় না, বরং মোটেই হক দেওয়া হয় না বললেও ভুল হবে না, অধিকাংশ সমাজে অধিকাংশ পরিবারে হকই দেওয়া হয় না, যে সরি দিদির এইগুলি খাবার জমে জায়গায় কিছু হক আছে, আর যদি জমে যাওয়া মাঠে ঘাটে জমে জায়গায় ওই যেগুলি একেবারে খারাপ জমে সেগুলি যদি দিই যেগুলো ডুবে থাকে, হ্যাঁ বৃষ্টি বছর ডুবে যায়, অথবা খরার বছরে একবারে এত উঁচু জমে যে কোনো ফসল পানি হবে না এইরকম জায়গা ওগুলি দিলাম, আর ভিটে মাটিতে তো কল্পনা তো নেই যে ভিটে মাটিতে বন্ধের হক আছে, এই কল্পনা নেই, বাড়ি আমাদের পাঁচ ভাই আমরা আমাদের বাড়ি বন্ধে বাড়িতে হক আছে, আব্বা তৈরি করে গেছেন, ভিটে মাটি যে কাঠা হিসাবে বিক্রি হয় 1 বিঘা 2 বিঘার যা দাম না হবে, ভিটে মাটির যে 1 টাকার দাম হবে, এসব কল্পনাও নেই অধিকাংশ মুসলিম সমাজের, তো দেবে কি, তার আল্লাহ তাই বলছেন যে তোমাদের স্বভাব কি উত্তরাধিকারীদের অধিকার গুলি হক গুলি তোমরা সম্পূর্ণরূপে ভক্ষণ করে দাও, আকলাম মানে ভক্ষণ করা, তা করলেন আকলাম লম্বা মানে সম্পূর্ণ হতে হবে পুরোপুরি ভাবে খেয়ে ফেললে সব কাউকে দেবে না, তিনি অতহদ্দুন আল মাল আহুদ্দান জাম্মা, এবং তোমরা ধন সম্পদকে ভালোবাসো চরম ভাবে ভালোবাসো, আহ্বান জাম্মা মানে চরম ভাবে ভালোবাসো, খুব বেশি ভালোবাসো, এমন ভালোবাসা যে ধন সম্পদের ভালোবাসা মানুষকে মানুষের ফরজকে নষ্ট করে দেয়, ওয়াজিবকে নষ্ট করে দেয়, হারাম কাজে লিপ্ত করে দেয়, নাজায়েজ কাজে লিপ্ত করে দেয়, হারাম পথ অবলম্বন করতে বাধ্য করে, এগুলি হচ্ছে ধন সম্পদের এমন আসক্তি ভালোবাসা যা হচ্ছে হারাম। নাহলে এমনি মানুষ প্রাকৃতিক ভাবে ধন সম্পদকে ভালোবাসে। কে আছে যে টাকা পয়সাকে ভালোবাসে না? কারণ প্রয়োজন আছে, বেঁচে থাকার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে। কিন্তু কতটা ভালোবাসা যায় তার সীমানা কোথায়, যেখানে গিয়ে দেখছেন যে আমি এতদূর পর্যন্ত ধন সম্পদ এতটুকু ভালোবাসা থাকলে আমার দ্বারা হারাম পক হবে না, নাজাইজ পক হবে না, এক পয়সা কারো বেমানি করে মেরে খাবো না, এবং আমার ফরজ অজেয়ের ওপর এর কোনো কুপ্রভাব পড়ছে না, তাহলে ঠিক আছে। এটুকু ভালোবাসা, মিত্র ভালোবাসা, যেটা সৃষ্টিগত ভালোবাসা আছে ধন সম্পদের উপর, টাকা পয়সার উপর। আর যদি এর ব্যতিক্রম হয় যে ধন সম্পদকে ভালোবাসতে গিয়ে টাকা পয়সার ইনকাম করতে গিয়ে দেখলেন যে এই সময়টা নামাজ পড়তে যাবো আধা ঘন্টা, এই সময় আমি দেখা যাচ্ছে ট্রেন করে গাড়ি ক্লিন করে দশটা গাড়ি ক্লিন পাঁচটা গাড়ি ক্লিন করে নিতে পারবো, যারা স্টোরে বসে কাজ করে স্টোরে আমি অনেকটা কাজ এগিয়ে নিতে পারবো, দোকানপাট এখানে সৌদি আরবে তো খুলে রাখা যাবে না, তাহলে ভিতরে গিয়ে কিছু কাজ করে নিই, অথবা একটু রেস্ট নিয়ে নিই, কারণ দীর্ঘক্ষণ আমাকে ডিউটি করে আধা ঘন্টা ডিউটি করতে হবে, তো যাই মাগরে বসায় আধা ঘন্টা করে যদি একটু লম্বা হয়ে যায়, আর রুমে গিয়ে যদি একটু আরাম একটু করে নিই, অথবা একটু চা পানি করে নিই, এই নামাজের সময় যায়, তাহলে শরীরটা একটু আরাম পেয়ে যাবে, তখন ভালোভাবে আমি নিই সক্রিয়ভাবে ডিউটিটা ভালো করে করতে পারবো। তাহলে কি করলো, সে ফরজ অজবকে নষ্ট করলো, হারাম কাজ করলো, এই ধন সম্পদের চাকরির আসক্তিতে, টাকা পয়সার আসক্তিতে, এ হচ্ছে হারাম, এটি হচ্ছে ধ্বংসের কারণ। আল্লাহ বলছেন তোমাদের সমাজে এরকম যে তোমরা ধন সম্পদের খুব বেশি ভালোবাসো, এই ভালোবাসা বাঁচতে গিয়ে তোমার হারাম কাজে লিপ্ত হও, ফরজ অজবকে নষ্ট করো। তারপরে আল্লাহ পাক কি বলেছেন, কাল্লা কশিন কালেও নয়, তোমরা সারা জীবন পৃথিবীতে থাকবে না, তোমাদের সাথে সারা জীবন সবসময় ধন সম্পদ থাকবে না, অন্যের হক খেয়ে তোমরা চিরকাল পৃথিবীতে টাকা ভোগ করতে পারবে না, বরং আল্লাহর কাছে হাজির হতেই হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমার জমি কেন, তোমার টাকা পয়সা কেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, পৃথিবীর যা কিছু আছে ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে যাবে, ঘর বাড়ি সবকিছু ধ্বংস হয়ে যাবে, যে আত্মসাত করেছিল, যা বেমানি করেছিল, হারাম উপায় অর্জন করেছিল, তারপরে তুমি ফরজ অজব নষ্ট করে হারাম কাজ করে এসব করেছিলে, সব ধ্বংস হয়ে যাবে, কারণ সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং আল্লাহ পাক আগমন করবেন তোমাদের হিসাব নেওয়ার জন্য, অসংখ্য ফেরেশতা তালিবদ্ধ করে হাজির হবে, আর তোমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, জবাবদিহি করতে হবে। তাই আল্লাহ পাক বলছেন কাল্লা কশিন কালে নয়, খবরদার এই কাজ করবে না, ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন জমিনকে পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তখন না বলে এরা জুলজালাতিল আরদু জিলজালাহা, জমিন পৃথিবী কি হয়ে যাবে, প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে, বিশাল ভূমিকম্প সারা বিশ্বের, এবং চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে জমিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়াজা আরব্বুকা, এবং তোমাদের রব বা তোমার রব, হে মানুষ, ইনসান মানুষকে সম্বোধন করা হয়েছে, হে মানুষ তোমার রব আল্লাহ পাক প্রতিপালক, তিনি কি করবেন, আগমন করবেন। আল্লাহ কি বলেছেন, যা আগমন করবেন, তাহলে আল্লাহ আসবেন, কোথায় আসবেন, বিচার দিবসে, কিয়ামতের মাঠে হিসাব নেওয়ার জন্য জবাবদিহি করতে হবে তাঁর সামনে, আগমন করবেন, আল্লাহ আগমন করবেন, আল্লাহর আশা, তাহলে কোরআন দ্বারা প্রমাণিত যে তিনি বিচার দিবস আগমন করবেন, আল্লাহর আশা কার মতো, আল্লাহর আগমন আল্লাহর মতো, আল্লাহ যেমন, আল্লাহ কেমন জানার নেই, তেমন আল্লাহর আগমন আমাদের জানা নেই, আল্লাহ আসবেন এ কথা জানা আছে, আল্লাহ আছেন এ কথা জানা আছে, আল্লাহ কেমন যেমন জানা নেই, হ্যাঁ আল্লাহর আকার আছে, কারণ আল্লাহর চেহারার কথা, মুখমণ্ডল কথা বলা হয়েছে, আল্লাহর হাতের কথা কোরআনে কেরে বলা হয়েছে, সুতরাং আল্লাহ কথা আব্দুল আলমিনের অস্তিত্ব আছে, জাত আছে, আকার রয়েছে, কিন্তু আল্লাহ বা আল্লাহর মতো, ঠিক তেমনি আল্লাহর আগমন আল্লাহর আগমনের মতো, যেমন আল্লাহ পাক মানুষের মতো না, কোনো সৃষ্টির মতো নয়, তেমনি আল্লাহ পাকের আগমন আসা মানুষের আসার মতো নয়, আসা যাওয়ার মতো নয়, আগমনের মতো নয়। মানুষের আসা যাওয়া হয় কি, এখানে ছিলেন আপনি যখন গেলেন তো আপনার জায়গা খালি হয়ে গেল, এই জায়গায় বসেছিলেন যে সিটে বসেছিলেন, কুরসিতে বসেছিলেন, যখন এখান থেকে অন্য জায়গায় চলে গেলেন তার এই জায়গাটি খালি হয়ে গেল, আপনি গেলেন হেঁটে গেলেন কদম কদম, তারপরে ওখানে যখন গেলেন তখন ওখানে একটি জায়গাটা ফিল করলেন, এসব কথাবার্তা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না, এসব কথা আমরা বলবো না, যদি এসব কথাবার্তা কেউ বলে তাহলে সে যেন স্রষ্টাকে আল্লাহকে সৃষ্টির সাথে মানুষের সাথে তুলনা করলো, যে হারাম লাইসা মিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নেই। সুতরাং ধরন সন্ধান করা, কেমন আল্লাহ, কেমন আল্লাহর আগমন, এই হচ্ছে হারাম, কিন্তু আল্লাহ পাকের আগমন সত্য। বিদাতিদের মতে এই কথা বলবো না আর বিদাতি তফসিরকাররা এরকম তফসির করেছে, যা রব্ব কমানে রব আসবেন না, রবের ফেরেশতাগণ আসবে, রবের এখানে রবের ফেরেশতাগণ আসবেন, রবের ফেরেশতাগণ আসবে, তারপর আল্লাহ বলছেন স্পষ্ট বলেছেন, তাহলে অর্থ কি ঠিক হয় না? আল্লাহ অবতরণ হয় হাদিসে আছে, তারপর আল্লাহ রহমত নাজিল হয়, কুতিব আল্লাহ রহমত নাজিল, আল্লাহ বলেছেন আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহ আসেন, আল্লাহর আসা আল্লাহর মতো, আল্লাহ অবতরণ আল্লাহর মতো, ইমাম রহমত মারা যান আপনি বিকৃতি এগুলি আশারে মাতরিদি মতো বাড়ে যারা বিশ্বাসী, আর এদের সংখ্যা বেশি বিরাটপন্থীদের, তারা এইভাবে অর্থের বিকৃতি ঘটিয়ে থাকে কোরআনের আয়াতে। আল্লাহ কি বলছেন ওয়াজ আর রব্বকা, সোজা কথা, রব্বকা মানে হে মানুষ তোমার প্রতিপালক রব, এবং যা মানে আগমন করবেন, ওয়াল মালাক এবং ফেরেশতাগণ আগমন করবেন, সাফান সাফা মানে কাতার বদ্ধ সারিবদ্ধ হবে, আল্লাহ পাক আগমন করবেন আর ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হবে, তারা আগমন করবেন। ও জি আই আমা ইয়াউম বি জাহান্নাম, সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে, যা থেকে জিয়া মজহুলের সেজা, যেটাকে ইংরেজিতে প্যাসিভ বলে, একটি একটা মাউফ আর একটা হচ্ছে মজুর পরিস্থিতি, নিয়ে আসা হবে। তো সেই দিন এমন সেই দিন কোন দিন কেমতের দিন বিকার দিবসে নিয়ে আসা হবে, যে জাহান্নাম জাহান্নামকে, তাহলে জাহান্নাম নিজে থেকে আসবে না, জাহান্নামকে নিয়ে আসা হবে, কে নিয়ে আসবেন, কারা নিয়ে আসবেন, ফেরেশতাগণ নিয়ে আসবেন। সেই দিন মানুষ স্মরণ করবে, সেই দিন মানুষ বসে আসবে, হাই কি করলাম, হাই কি করলাম, আর তো কোনো উপায় নেই, কি করে এসেছি, সময় নষ্ট করে এসেছি, হাই যদি সংশোধনের জীবন থাকতো, ভালো জীবন থাকতো, পাক পবিত্র ইমানের জীবন থাকতো, নামাজের জীবন থাকতো, ধার্মিকতার জীবন থাকতো, তাহলে তো আগামী সম্মুখীন হতাম না। সেই দিন মানুষ উপদেশ গ্রহণ করবে, নেবে ওয়ান্নালাহু যিকরা, কিন্তু সেই দিন উপদেশ সে তার কি উপকার হবে, ওয়ান্নালাহু যিকরা, ওয়ান্নালাহু যিকরা, সেই দিন তার এই উপদেশ কি বা কাজে আসবে, কাজে আসবে, কাজে আসবে না, সময় চলে যাওয়ার পরে আর উপদেশ মিললে, হুশ আসলে, খেয়াল হলে আর কাজে আসবে না। চোর পালিয়ে বুদ্ধি বাড়া কথা বলে আমাদের দেশে, বলে না চোর পালিয়ে যদি বুদ্ধি বাড়ে, যে চোরটা যদি এরকম করে ঘেরতাম, এভাবে যদি মারতাম, এভাবে যদি আমরা ধরতাম, কোনো কাজ হবে না, বড় আরে যদি দাঁড়িয়ে যেতাম, আর যেমন ধরতাম তার একটা করে যদি কোপ দিতাম, এসব বুদ্ধি চোর পালিয়ে বাড়ে। হ্যাঁ, কিন্তু চোর যখন চলে এসছে এমন ভয়ে দিত যে কম্বল জড়িয়েছে, তাহলে কাজ হবে না। তো দিন আমাদের যে দিন ফাঁসের লোকদের অবস্থা এরকম, দুনিয়াতে আমল করেনি, সময় নষ্ট করেছে, আর তারপরে যখন হোশ আসবে, খেয়াল হবে যে হাই কি করলাম, তখন আর সময় নেই, কর্মক্ষেত্র আমি শেষ হয়ে গেছে। জাহান্নামকে কেমন করে নিয়ে আসা হবে, এই সম্পর্কে একটি হাদিস শোনাই, মুসলিম শরীফ হাদিসটি রয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইউতা জাহান্নামা ইয়াউমায়যিন, কিয়ামতের দিনে বিচার দিবসে জাহান্নামকে নিয়ে আসা হবে, লাহা সাবউনা আলফা জামামিন, সেই দিন জাহান্নামে সত্তর হাজার লাগাম থাকবে, শুধু ঘোড়ার লাগামটা বুঝেন, লাগাম থাকবে কত হাজার, সত্তর হাজার, তাহলে জাহান্নাম কত বড় হবে চিন্তা করেন, যে জাহান্নামে সত্তর হাজার শুধু লাগাম দেওয়া আছে, আর জাহান্নাম তছনছ করছে, তর্জন আর গর্জন জাহান্নামের, জাফির ও শাহির, এত আওয়াজ, বিকট আওয়াজ হচ্ছে জাহান্নামের, গর্জনে বিব্রত অবস্থা, পরেশান হাল মানুষের, ভাই কি হবে, আর প্রত্যেকটি লাগামকে ধরে আছেন কতজন ফেরেশতা, বলছেন মা কুল্লে জিমামিন সাবউন আলফা মালাকিন, প্রত্যেকটি লাগাম ধরে থেমে আছেন, জাহান্নাম তো থামতে পারছেন না ফেরেশতারা, সত্তর হাজার ফেরেশতা এক একটি লাগাম ধরে আছে, তাহলে সত্তর হাজার কে গুনবেন সত্তর হাজার দিয়ে, সত্তর হাজার লাগাম, আর প্রত্যেক লাগামে সত্তর হাজার ফেরেশতা ধরে থেমে আছেন, নিয়ে আসবেন জাহান্নামকে, থেমে থাকবে, মহাকাজারা তিরমিজি হাদিসটি তিরমিজি করেছে, এইভাবে জাহান্নাম নিয়ে আসা হবে, কত বিশাল জাহান্নাম হবে। আল্লাহ পাক তারপরে বলছেন যে ইয়াকুল ইয়ালাইতানি কদ্দামতুলি হায়াতি, সেই দিন মানুষ জান্নাতে যাওয়ার জন্য, আমার এই জীবনের জন্য, পরলৌকিক জীবনের জন্য যদি আমি কিছু অগ্রিম প্রেরণ করতাম, হায় যদি নামাজ প্রেরণ করতাম, হায় যদি আমি রোজা প্রেরণ করতাম, হায় যদি আমি জাকাত সাদকা পাঠাইতাম, হায় যদি আমার হজ ফরজ হয়েছিল হজটা যদি আগে পাঠিয়ে দিতাম, হায় যদি নেক আমলগুলি করতাম, মাতা পিতার সেবা করতাম, মানুষের হকগুলি ঠিক করে আদায় করতাম, আল্লাহর হক সম্পর্কে আদায় করতাম, আয় যদি আরাম কাজ করে বেঁচে থাকতাম, হায় হায় হায় আয় করবে, আলাইকানি হায় আফসুস, আলাইকানি মানে হায় আফসুস আক্ষেপ, কদ্দামতুল হায়াতি আমার এই জীবনের জন্য যদি অগ্রিম কিছু পড়াইতাম, মানে নেক আমল সৎকর্ম যদি পড়াইতাম, যতই ভালো আমল, আয়াতের তাফসীরে কি হাদিস রয়েছে যে যত ভালো আমল করে যাক না কেন কালকে আমাদের প্রত্যেকটি মুহূর্তের উপর আফসুস করবে। যে ব্যক্তি নামাজিও ছিল, রোজাদার ছিল, জাকাত দিয়েছে, হজ করেছে, ওমরা করেছে, নেক আমল করেছে, মাতা পিতার সেবা করেছে, তারপরেও অনেক সময় দেখবে এই সময়গুলিকে আমি অপচয় করে দিচ্ছি, কোনো কাজে লাগাইনি, আমার ছয় ঘন্টা ঘুম যথেষ্ট ছিল, আমি 10 ঘন্টা ঘুমিয়েছি, রাত্রে ঘুমিয়ে দেওয়া সকালবেলা শুয়ে খেতে ওদেরকে জমার আগে 11টা সময় দিচ্ছি, আর দৌড় দিয়ে একে যাই না অন্য দৌড় দিয়ে দিদি কোনো জমাতে ধরেছি, মক্কা ধরেছি, বাইরে জায়গা পেয়েছি, আফসুস করে ভাই যদি আমি প্রথম কাতারিকে মসজিদে নিতাম তো ওট কোরবানি করার যে সব পেতাম, আমি যদি 2 নম্বরই যেতে পারতাম, 2 একটা গরু কোরবানি ইত্যাদি ইত্যাদি এগুলি পেতাম, মসজিদের ভিতরে যদি খুদবার শুরু থেকে আগে থেকে যদি হাজির হয়ে যেতে পারতাম, দেখেন এগুলি নকল কাজ অস্থান কাজ, তবু এর ওপর কি হবে আফসুস হবে যে সময়গুলি নষ্ট করেছি, হাই ফরজ অজিবগুলি তো আদায় করেছি, হাই যদি রাতে এত লম্বা ঘুম না দিয়ে ভোর রাত্রে উঠে যেতাম, একটু তাহাজ্জুদ করতাম, আল্লাহর কাছে একটু যদি কাটাকাটি করতাম, বেশি অন্তর থেকে তওবা করতাম, ইত্যাদি ইত্যাদি, হাই আমি ফরজ জাকাতটা দিয়েছি কিন্তু দান খেরাত কয়জন করিনি, একটা মসজিদ বানিয়ে আসেনি, কোনো মসজিদ একা না বানাতে পারলে মসজিদ বানাতে অংশ নেয়নি, দিনের কাজ করিনি, দাওয়াতের কাজ করিনি, এগুলি কাজ আমি করতে পারতাম, আমার কাছে বিদ্যা ছিল, বিদ্যা শিখেছিলাম যদি এই কাজগুলি করে আসতাম, কাজদম তুলে মায়া দিতে সব পিছনে সবাই আফসোস করবে, সব লোক আফসোস করবে যে আমার এর চেয়ে তোমার কথা উঁচু হতো, এর চেয়ে তো উপরে আমি যেতে পারতাম, এর চেয়ে তো বেশি আমি ভালো আল্লাহর কাছে মানে স্থান পেতাম, এই জন্য আফসোস করবে। আর যারা অসৎ মানুষ, যারা পাপের জন্য ধরা খেয়ে গেছে, পাপের জন্য যাদের আজাব শুরু হবে, আজাব প্রত্যক্ষ করছে, জাহান্নামে যেতে হচ্ছে, তারা আফসোস করবে, কাফের যারা, বেনামাজি যারা, বিলীন যারা, যারা চিরকাল জাহান্নামের হুকুম যাদের জন্য হয়ে গেছে, তারা আফসোস করবে, আল্লাহ ইতানি কদ্দম তুলি হায়াতি, সর্বনাশ সর্বনাশ করে ফেলেছি, কি করেছি দুনিয়ায়, কদ্দম তুলি হায়াতি। তারপরে আল্লাহ পাকের সাদ করছেন, এই দিন এমন দিন কেমতের দিন, বিচার দিবস, যেই দিন আল্লাহর আজাবের মতো শাস্তির মতো কোন ব্যক্তি দুনিয়ার শাস্তি দিতে পারে না, দুনিয়ার যতই বড় জালেম হয়ে যাক না কেন, আর যতই বড় শাস্তিদাতা হোক না কেন, আল্লাহ পাকে এমন শাস্তি দেবেন সেই কেমতের দিনে জাহান্নামের শাস্তি, বিচার দিবসের শাস্তি, যে শাস্তি পৃথিবীর কোন শক্তি দিতে পারে না। এই শাস্তি কার জন্য? কাফেরের জন্য, বেনামাজির জন্য, যারা ইমান নষ্ট করেছে, মুসলিম জন্মগত মুসলিম কিন্তু ইমানকে নষ্ট করে দিয়েছে, ফরজ অজব নষ্ট করেছে, তওবার তৌফিক হয়নি, বিনা তওবায় মারা গেছে, তাদের জন্য। কিন্তু যারা গোনা হইলে তওবা করে নিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, আপা এই বিনা জানবে কামাল্লা জম্বা লাভ, যে ব্যক্তি গোনা হয়ে গেছে অতি তার তো করার কিছু নেই, আর তো উপায় নেই, এখন তো চরিত্র গোনা করেছি, তাহলে সংসদের পথ হচ্ছে যে ফিরে আসেনি উপান করে, তওবা করে নিলেন আপনি, আল্লাহ তুমি মাফ করে দাও, খালি সম্পর্কে আর জীবনে এইসব ভুল করবে না, যা হয়েছে হয়েছে, আল্লাহ আর কোনোদিন ভুল করবো না, ফজল ছুটে আল্লাহ আর কোনোদিন ছাড়বো না, হারাম খেতে আল্লাহ কোনোদিন হারাম খাবো না, তাহলে সেই ব্যক্তি যেন গোনা করেনি ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির গোনা হয়নি। আল্লাহ যেখানে আজাবের কথা, গোনাগারদের আজাবের কথা বলে সেখানে বলছে ইল্লা মান তাবা, তবে যে ব্যক্তি তওবা করবে, যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ তখন নামাজের ক্ষেত্রে বলেছেন যে যারা নামাজকে নষ্ট করবে তা সকল কওনা গাইয়া, তারা গায়ে নামক জাহান নামে যাবে, তারপরে আল্লাহ বলছেন এই আমান কাবা, তবে যে ব্যক্তি তওবা করলো আর অন্যায় আমল করলো, ফাউলাই কায়েদ খেলো নাই জান না, তারা জান্নাতে যাবে, ওয়ালাই গোলামন আসলে আল্লাহ জুলুম করবেন না, তবে করে দেখে সংশোধন করে এসে আল্লাহ জুলুম করবেন না, আল্লাহ মাফ করে দিল, তবে রাস্তা খোলা আছে কতক্ষণ পর্যন্ত, যখন যতক্ষণ আপনার কাছে আমার কাছে মালাকুল মত আসে, সুতরাং সত্যের তবা করতে হবে যাতে করে মালাকুল মত তবা আগে না পৌঁছে যায়, রাত্রে পৌঁছে গেলে আজকে আর আপনি ভাবলেন যে আমার বয়সটা এখন 25-30 হয়েছে, আমি তবা করে দেব, আগামীতে সংশোধন করে দেব, কিছুদিন করেই নি, এসব পার্থক্য করে নি, আর সব দিন তো আর করা যাবে না, ছেলে মেয়েগুলো তো করা যাবে না, ছেলে মেয়েগুলো বিয়ে শাড়ি দিন তো এসব করা যাবে না, এরকম অনেককে শয়তান এবং গুমরা করে, তো এখন কিছুদিন করিনি, দুষ্টামি করিনি, খবরদার নাই, দুষ্টামি করতে করতে কখন মালাকুল মত চলে আসো, সর্বনাশ হয়ে যাবে, আর আফসোস করে কাজ হবে না, আল্লাহর আজাবের মতো কেউ আজাব দিতে পারে না, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ আহাদ, আর আল্লাহর বন্ধনের মতো কেউ বাঁধতেও পারে না, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু, আল্লাহর বাধার মতো বন্ধনের মতো আসামিকে বাঁধে, হ্যাঁ দুনিয়ার শাসকরাও বাদী, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাকের বন্ধনের মতো কেউ বাঁধতে পারবে না। এমন করে বাদলে আসামিকে জাহান্নামের আসামিদেরকে দেখতে এরকম বাঁধন দিতে পারেন না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস মুতমাইন্নাহ, আল্লাহ এখন সৎকর্মশীলদের কথা বলছেন। আল্লাহ পাকের নীতিমালা এই কোরআনে কারিমে, যে যখনই আল্লাহ কোন আজাবের কথা বলেছেন, শাস্তির কথা বলেছেন, তখনই আল্লাহ পাকের রহমতের কথা, দয়ার কথা, করুণার কথা, জান্নাতের কথা উল্লেখ করেছেন। অসৎ লোকদের কি আল্লাহ কঠোর শাস্তি দিলেন? যখন আল্লাহ উল্লেখ করলেন শক্তভাবে বাঁধলেন তাদেরকে, তার সাথে সাথে আল্লাহ বলছেন প্রশান্ত আত্মা যারা, যারা প্রশান্ত চিত্তওয়ালা, তাদেরকে বলছেন ইয়া তুহান্নাসুল মুতমাইন্না, হে প্রশান্ত চিত্ত, হে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা কে বা কার? যাদেরকে আল্লাহ দান দেবেন বিচার দিবসে হাসরের মাঠে, যাদের দ্বারা কাজিরা গোনা মোটেই হয়নি, হয়তো সাগিরাও হয়নি, আর যদি ভুল ভ্রান্তি কিছু ছোটখাটো হয়ে থাকে তাহলে রাত দিন সে তওবা করেছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন। তার গোনা খাতা না থাকা সত্ত্বেও প্রতিদিন সত্তর বারের বেশি, আর একটি হাদিস রেখে 100 বার করে বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে মার্জনা কামনা করি এবং তোমার দরবারে তওবা করি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। এইরকম যাদের আমল যে ভুল জেনে শুনে করে না, কিন্তু অজান্তে যদি কোনো ভুল ছোটখাটো হয়ে যায় সাগিরা, কাবিরা তো জানতে পারছি যে কাবিরা হয়ে গেল না, কাবিরা তো হয় না, কিন্তু ছোটখাটো কোনো ভুল ভ্রান্তি যদি অজানা হয়ে যায় তাহলে তওবা ইস্তিগফার নিয়মিত করতে আছে। তার আত্মা হচ্ছে মুতমাইন আত্মা, প্রশান্ত চিত্ত, আল্লাহ তাদেরকে ডাক দেবেন। আল্লাহ তাদের কোরআনে কারিমে তিন রকমের আত্মার কথা বলেছেন, তিন রকমের মানুষের কথা বলেছেন। এক হচ্ছে এই নাসলে মুতমাইন, আর এক হচ্ছে আল্লাহ পাক বলেছেন নাসলে লাওয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাসলি লাওয়ামা। আল্লাহ বলেছেন আমি শপথ করি ধিক্কার দানকারী তিরস্কারকারী আত্মার। ধিক্কার দানকারী আত্মা কার আত্মা? ওই ব্যক্তির আত্মা যেই ব্যক্তি সবসময় তো এবারে নেকির উপর অগল করতে পারে না, মাঝে মাঝে ভুল হয়ে যায়, পদস্খলন ঘটে, কিন্তু ভুল হয়ে গেলে নিজেকে আবার ধিক্কার দেয় যে তুই কত খারাপ, নিজেকে বলে তিরস্কার করে, এত খারাপ মানুষ মানি, আমার দ্বারা এরকম ভুল হয়ে গেল, আমি আমার সাথে বিয়াবি করলাম, আমি আমার সাথে বিয়াবি করলাম, আমার একজন ভাবে নামাজ ছুটি গেল, আমার এই একটু ভুলটা অন্যটা হয়ে গেল, আমার এই ঝগড়াটা হয়ে গেল এক ব্যক্তির সাথে, আমি এরকম আরাখিলাফি করে দিলাম, টাকাটা দিয়ে দিদি দিয়েছিলাম, ভাত নিয়েছিলাম আজকে এই মাসে আর দিলাম না, নিজেকে ধিক্কার দেয় আর ভৎসনা করে, মালামত করা নিজেকে, এরকম একটা ভুল করে, কিন্তু ভুলে ওপর নিজেকে যখন ধিক্কার দেয় তখন কি করে, সে সংশোধন করে ধিক্কার, এই জন্য দেখেছে সংশোধনের দিকে ফিরে এসেছে, সেই জন্য তাকে খারাপ লাগছে যে আমি এরকম ভুল করে ফেলেছি। তো যেই ব্যক্তি ভুল করে কখনো হয়তো কাজিরা গুনাহ হয়ে যায়, কিন্তু সাথে সাথে অনুভূত হয় এবং তারপরে সে সংশোধন করে ফিরে আসে আল্লাহর দিকে, এ হচ্ছে নাসলাওয়ামা। আর তাহলে এরাও জান্নাত ইনশাআল্লাহ তাআলা, কারণ নিজেকে পরিষ্কার করে ভুল ভ্রান্তির ওপর এবং নিজের আত্ম পর্যালোচনা করে, সমালোচনা করে যে আমার কি ভুল ভ্রান্তি হলো, অপরের সমালোচনা করে পারে, নিজের কথা চিন্তা করে যে আমি কি করছি, আমার আজকে কত ভুল হইলো, তাহলে আমাকে সংশোধন করতে হবে, তওবা করে শুনতে হবে, আমার মনে কোনো কালিমা আছে নাকি কারো বিরুদ্ধে, সুতরাং অন্তর্কে সাপ করে আমাকে ঘুমাইতে হবে, হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, শত্রুতা রাখবো না, ইত্যাদি। আল্লাহ হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে সজাগ সেই ব্যক্তি সবসময় না থাকতে পারলেও মাঝে মাঝে ভুল হয়ে গেলেও সজাগ হয়ে যায়, তারপর আবার ভুলের সংশোধন করে নেই, এ হচ্ছে নাস্তাল্লাহ। এরাও ইনশা আল্লাহ তাআলা জান্নাতি। তাহলে দুই শ্রেণীর আত্মাওয়ালা মানুষ হচ্ছে জান্নাতি, তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে নাস্তে আম্মারাওয়ালা লোক। আল্লাহ বলছেন আমা ওভারলো নাস্তি ইন্না নাস্তাল্লাহ আম্মারাতু বিসু, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফে আম্মারা বিসু বলা হচ্ছে, ওখানে আম্মারা মানে অতি আদেশকারী, এমন নাস, এমন আত্মা, এমন চিত্ত যে সবসময় তাকে খারাপ কাজের আদেশ করে, খারাপ কাজের জন্য প্রলোচিত করে, খারাপ কাজে মন লাগে, খারাপ কাজে মন লাগে, ভালো কাজে মন লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে বললে ওখানে নেই, দিনের কথা ভাই আলোচনা ইসলামী সেন্টারে ওখানে নেই, কিন্তু যদি বলে জমজে বৈশাখে বলা হবে, যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে হয় তো হবে, যদি বলে যে কোনো জায়গাতে ফিল্ম দেখার সুযোগ সুবিধা আছে, কোনো জায়গায় মদের ব্যবস্থা সেখানে গিয়ে হাজির, জেনার কথা সেখানেও হাজির, যত রকমের পাপ আছে সেখানে যে আজরিত হবে, যত কষ্ট করো, এমনি সময় অপচয় করছে, তারা দিন ও ঘরের বাইরে বসে আছে, কিন্তু এখানে এসে আছে, আলহামদুলিল্লাহ দুনিয়ারও নিয়ামত আছে আর আখেরাতের নিয়ামত আছে, দিনের কথা হচ্ছে, এলম বাড়ছে, আমি নিজের অজ্ঞতাকে দূর করব এবং আমার যত অজ্ঞতা দূর হবে এবং এলম হাসিল হবে তেমন আমার আমলও সুন্দর হবে, এইসব চিন্তা নেই। আম্মার কিছু সবসময় খারাপ আদেশ করে নিজের নাফ, তার এমন নাফ যে খারাপ কাজের জন্য প্ররোচিত করে ওই ব্যক্তিকে, খারাপ কাজের জন্য হাতকে বাড়তে বলে, খারাপ কাজের দিকে চোখকে যেতে বলে, খারাপ কাজের থিঙ্কিং চিন্তা করতে বলে, খারাপ কাজের দিকে কদম বাড়ে, হ্যাঁ খারাপ কাজের দিকে মন বাড়ে ইত্যাদি ইত্যাদি। এ হচ্ছে আম্মার আদেশ। আম্মার আদেশ কাফের থেকে শুরু করে একেবারে যারা একেবারে দুনিয়ামুখী মুসলিম, ফরজ অজলের কোনো পরোয়া নেই, নামাজের হেফাজত নেই, তারা সব সামিল হয়ে থাকছে আম্মার আপনি, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। তো আল্লাহ পাক যেন আমাদেরকে নাফসে মুতমাইন্না দান করেন এবং আল্লাহ পাক যেন আখেরাতে আমাদেরকে এইভাবে দেখেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত চিত্ত, ইরজিই ইলা রব্বিকি, তোমার রবের যে রব্বে, কে কেন বললাম রব্বে, কা কেন বললেন না, কারণ আল্লাহ এখানে মানুষকে ইনসানকে সম্বোধন করেন, নাফসে মুতমাইন্না কি, আর নাফস শব্দটি আরবিতে হচ্ছে মুআন্নাস স্ত্রীলিঙ্গ, সেজন্য রব্বে কে বলা হয়েছে। হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো, রাজিয়াতান সন্তুষ্ট হয়ে, মারদিয়া সন্তোষ ভাজন হয়ে। দুটি কথা, এক হচ্ছে রাজিয়া মানে আল্লাহ যা দিয়েছেন রাজি হয়ে, এবং মারদিয়া মানে যার ওপর কেউ রাজি হয়ে গেছে, কে রাজি হয়েছে, আল্লাহ তো রাজি হয়ে গেছে, মারদিয়া সন্তোষ ভাজন। যারা আমরা বলি যে এই যে ভাই আছেন না, ইনি আমার সন্তোষ ভাজন ব্যক্তি, মানে আমি তার উপর সন্তুষ্ট, তো আল্লাহ পাকের সন্তোষ ভাজন হয়ে মারদিয়া এর অর্থ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের অনুসারী তাবেঈন, কিয়ামত পর্যন্ত যারা কোরআন সুন্নাহর অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর যারা অটল থাকবেন, কোরআন সুন্নাহর উপর যারা সত্য হয়ে থাকবেন, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, আল্লাহ তাদের উপর কি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, মানে তারা সন্তোষ ভাজন, আর ওয়ারাদু আনহু তারাও আল্লাহর উপর কি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবেন, রাদিয়া। যে দুটি কথা ওই আয়াতগুলিতে বলা হয়েছে, এটা দুই বলে আয়াতগুলি হয়েছে, তো ওইরকম এই দুটি শব্দে আল্লাহ পাক বলেছেন, এর যেই এলা রব দেখিয়ে, তোমার রবের কাছে ফিরে আসবে, আল্লাহ সম্বর্ধনা জানাবেন, ওয়েলকাম করবেন, আহ্লান ও পালন করবেন, এর যেই এলা রব দেখে রাবিয়া সন্তুষ্ট হয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ পেয়ে, দান পেয়ে, জান্নাত পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে যাও, মারজিয়া এবং তোমরা সন্তোষ ভাজন হয়ে যাও। জি ফাদখুলি ফি ইবাদি, সুতরাং তোমরা আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও, বান্দাদের দলে সামিল হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার বান্দাদের সামিল হয়ে আমার জান্নাতে তোমরা প্রবেশ করো, আমার বান্দাদের সামিল হয়ে যাও, বান্দাদের দলভুক্ত হয়ে যাও, কোন বান্দাদের, হ্যাঁ আল্লাহ পাকের নেক বান্দাদের যারা পুরস্কৃত, যাদেরকে আল্লাহ পাক কি বলেছেন, পুরস্কৃত বলেছেন, সেই বান্দাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, না হলে বান্দার দুইটি অর্থ রয়েছে কোরআন ভাষায়, কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানকে আল্লাহর বান্দা, কারণ সবগুলি আল্লাহর বান্দা, মানুষ জিন ফেরেশতা পাক না পাক ভালো মন্দ সব কিছু আল্লাহর বান্দা, জিন শয়তান মানুষ শয়তান চোর ডাকাত কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সবাই আল্লাহর বান্দা, এই অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন মান্দা শব্দটি উল্লেখ করেছেন, আমার বান্দারা যারা জুলম অত্যাচার করেছো, এখানে কিন্তু আফ্রিকা ডাক দেওয়া হয়নি, ইহুদি নাসারা হিন্দুকে বলা হয়নি, জেনাওয়াজিকে বলা হয়নি, জেনাকারী খুনিকে বলা হয়নি, হে আমার বান্দারা যারা আশরাফু আলা আনফুসিহিম, জুলম অত্যাচার করেছো, সমস্ত শির কুফরিকে কবর চেষ্টা ইত্যাদি ইত্যাদি, কামিরা গুনাহ করে না, তখন তোমার রহমতুল্লাহ আল্লাহর রহমতের দ্বার তোমাদের এখনো খোলা, হে ইহুদি, হে খ্রিস্টান, হে হিন্দু, হে জৈন, হে বৌদ্ধ, হে কবর পূজারী, হে বিদাতি, হে বেনামাজি, হে জেনাকারী, হে খুনি, হে সন্ত্রাসী, সবার জন্য তোমাদের জন্য আল্লাহ রহমতের দরজা খোলা খোলা, তখন তুমি রহমতুল্লাহ আল্লাহ রহমতে তোমরা নিরাশ হয়েও না, ইন্নাল্লাহ ইয়াগফির যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারে, শুধু শুধু ফিরে আসো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, কাফের তোমাকে মাফ করে দেবো, হে বেনামাজি মুসলিম তুমি নামাজ পড়া শুরু করো, তোমাকে আমি মাফ করে দেবো, অন্তর থেকে নামাজ পড়া শুরু করো তুমি, হে খুনি তুমি তোমার খুন করা বন্ধ করবে, হে জেনাকারী তুমি তোমার ইকু কাজ বন্ধ করে দাও, অশ্লীল কাজ বন্ধ করে দাও, তুমি সংশোধন করো, ইন্নাল্লাহ ওয়াফুরু যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এইখানে বান্দা সারা বিশ্ব জানতে বলা হয়েছে, সমস্ত মানব সমস্ত জীবনকে বলা হয়েছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ইবাদত মুখ এমন সম্মানিত বান্দা বলেছেন, আর এখানে বলা হচ্ছে খাস বান্দা, খাস বান্দা যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, সৎকর্মশীল যারা হয়েছে তাদেরকে, যারা পুরস্কৃত, যারা পুরস্কৃত। পুরস্কৃত শব্দটি আমি কয়েকবারকে বলছি, এটা কোথা থেকে? সূরা ফাতিহা থেকে। সূরা ফাতিহাতে আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে তিন শ্রেণীর লোকের কথা বয়ান করেছেন। এক শ্রেণী জেনে শুনে যারা ক্ষতিগ্রস্ত, মাকবুব আলহিম, আল্লাহর গজব প্রাপ্ত, ইহুদিরা এবং ইহুদিদের অনুসারী যারা এলিম রাখে, বিদ্যা রাখে, কিন্তু শিরকুফরি করে, পাপ করে, পড়াশোনা করেছে তারপর শিরকুফরি করে। আলেম সমাজ যারা কবর মাজার পূজারী, তারা মাকবুব আলহিম, ইহুদিদের মতো বলা হয়েছে এই মধ্যে। আর বললেন ক্ষতিগ্রস্ত খ্রিস্টানরা এবং খ্রিস্টানদের অনুসারী, অর্থাৎ অজ্ঞতা বশত জাহেল মূর্খ সমাজ, মুসলিম সমাজের যারা পাপ করে, মূর্খতা বশত জানে না যে নামাজের কত গুরুত্ব, মূর্খ জানে না যে কবরে শ্রদ্ধা করা শির, সন্তান চাওয়া শির, রোগের আরোগ্য তলব করা, কবরে গিয়ে মাজারে গিয়ে শির, সুতরাং এসব শির করে অজ্ঞতার সাথে। জাহেল মূর্খ সমাজ কোন এলম শিখেনি দিনেন, এরা বললেন পথভ্রষ্ট, যেটা হচ্ছে জাহান্নামী দল। মাহবুব আলিম আল্লাহ গজব প্রাপ্ত, আর পথভ্রষ্ট দুটোই জাহান্নামী দল। আর সেরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আর একটি দলের কথা বলেছেন, পুরস্কৃত যারা, তারা কয় শ্রেণীর লোক? হ্যাঁ, চার শ্রেণীর লোক। আল্লাহ পাক তাদের কথা অন্য আয়াতে রমাইন লতি ইল্লাহ ওয়া রাসূলুহু, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এখানেও পুরস্কৃতদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, যারা আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর বিধান মেনে চললো, রাসূলের আনুগত্য করলো। এই কথা বললো না যে কোরআনে এই কথা আরাম নেই, যেমন টিভিতে কিছু জাহেল বক্তা, মূর্খ বক্তারা এসে টিভিতে বক্তব্য করছে। আজকে এক ভাই এসে বললো যে এক বক্তা বাংলাদেশে, যাদেরকে অনেকে ভালো মনে করে, এসব বক্তা হয়তো কোরআন হাদিসের বক্তব্য দিয়ে এসে বলছে যে তামাক জাতীয় জিনিস এসব কোরআনে হারাম নেই। তাহলে কোরআনে হারাম না থাকলে আপনি হাদিস মানেন না, যে মুনকির হাদিস অবশ্যই মান নাই। পাকিস্তানে একটি দল জন্মেছে মুসলিমদের থেকে, যদি কাফের দল আহলে কোরআন, যারা বলে কোরআনে যা আছে মানবো আর হাদিস মানবো না, কাফের মুসলমান নয়, কারণ যে বলবে যে কোরআন ছাড়া হাদিস মানুষকে নামাজই করতে পারবে না, নামাজের কোনটা আগে শুরু করবেন কোনটা পরে কোথাও কোরআনে নেই, কোথাও আসলে প্রথম দাঁড়াইতে হবে, তারপর রুকু, তারপরে সিজদা, আর তারপরে দুই সিজদা এক রাকাতে, কোরআনে এগুলো কথা আছে কোথাও? কোনো নেই। তাহলে এই যে নামাজের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি কোরআনে না থাকে, তাহলে আপনি কি মুসলমান হতে পারবেন হাদিস ছাড়া? তাহলে যে মূর্খ বক্তারা বলে, আর টিভির পর্দায় যেসব বক্তা আসে, অধিকাংশ এই এই সিরিজ যারা খেয়াল খুশি বক্তব্য করে যে কোরআনে তামাক খারাপ নাই, 1400 বছর আগে যখন তামাক পৃথিবীতে ছিলই না, মানুষ জানতো না, তখন আল্লাহ বলে দিলেন দেখো 1400 বছর পরে তামাক শুরু হবে, বিড়ি সিগারেট শুরু হবে, এটা এখন থেকে তোমাদের কি তামাক শব্দ দিয়ে বোঝা বিড়ি সিগারেট দিয়ে আরাম করতে হবে নাকি? না, আল্লাহ পাকের নীতিমালা আছে, হ্যাঁ, যে কোনগুলি হালাল কোনগুলি হারাম, আল্লাহ বলছে মহিন্দা এখন পাইয়ে বা যেগুলো পাকতে নিতে জিনিস, ভালো জিনিস যেগুলো তোমাদের ক্ষতি করে না, দিন দুনিয়ার ক্ষতি করে না, স্বাস্থ্যের ক্ষতি করে না, সেগুলি হচ্ছে পাইয়ে বা পাকতে ভিতরে খাও, আর যেগুলি তোমাদের দিনের ক্ষতি করে, দুনিয়ার ক্ষতি করে, ধর্মের ক্ষতি করে, আখেরাতের ক্ষতি করে, আর দুনিয়ার ক্ষতি করে, স্বাস্থ্যের ক্ষতি করে, সেগুলি হচ্ছে খাবাই, আল্লাহ হারাম করেছেন। ইয়াহরাম আলাইহিমুল খাবাই, তখনই আল্লাহ হারাম করেছেন, আল্লাহ পাক রব্বুল নীতি মালা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং ওলামায়ে কেরাম দেখে কোরআন এবং হাদিসকে সামনে রেখে সেগুলিকে হালালে ফেলতে হবে, নাই হারাম, কি করে হালাল বলে দিলেন আপনি এসব জিনিসকে, যেগুলি অর্থ ধ্বংস করে, অপচয় করায়, সমাজের আবহাওয়া নষ্ট করে, অন্যকে অসুস্থ করে, যারা এদের সংস্পর্শে থাকে নিজের শরীর ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে, দিন ধ্বংস করে, কি করে হালাল হয়ে গেল? তো এরা হচ্ছে যদি জেনারেশন ইচ্ছা করে যদি এরকম প্রতিবাদী করে, তাহলে আশঙ্কা আছে যে মাহবুব আলহিম চলে গেলে, যা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনআমতা আলহিমের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। রাসূলের আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য, শুধু কোরআনের কথা বললে হবে না। আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, কোরআন হাদিস মেনে চলবে, আল্লাহর কথা মানবে যেমন তেমন ওইরকম ভাবে রাসূলের কথা মানে, কোনো পার্থক্য করবে না, কোনো পার্থক্য করবে না, তারা আসলে মুমিন। তো আল্লাহ পাক বলছেন তাদের কথা যে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা ওই লোকদের সাথে হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। তাদের প্রথম সারির লোক কারা? মিনান্নাবিয়িনা, নবী রাসূলগণ, ওয়া সিদ্দিকিনা, অতি সত্যবাদী উম্মতের সত্যবাদী আল্লাহর নেক বান্দারা, ওয়া শুহাদা, শহীদগণ এবং ওলামায়ে কেরাম। শুহাদার দুটি তাফসীর করা হয়েছে, শহীদ মানে হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন কোরবানি করে শহীদ হওয়া, আর শুহাদা মানে সাক্ষ্য প্রদানকারী, হকের সাক্ষ্য প্রদানকারী, সত্যের সাক্ষ্য প্রদানকারী। আল্লাহ পাক কোরআনে বলেছেন যারা উলুল ইলম, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত, উলামা ইকরাম, যারা হক্কানি উলামা, যারা কোরআন সুন্নাহর কথা বলে, আল্লাহ এবং রাসূলের পক্ষে প্রতিনিধিত্ব করে, আর দ্বীনকে বিকৃত করে না, কোরআন হাদিসকে বিকৃত করে না, তারাও ইনশাআল্লাহ তাআলা এই শহাদার মধ্যে শামিল। আর চার নম্বরে হচ্ছে অসলেহীন, যারা হয়তো কোরআন হাদিসের ওই রকম গভীর জ্ঞান রাখে না কিন্তু নেক লোক, সৎ কর্মশীল, যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, সাগিরা হইলেও তাওবা ইস্তেগফার করতে আছে এবং হারাম কাজ করে না, কোন রকম অপছন্দ নেই, কোনো সময় কোনো কাজ যদি অনেকে কিন্তু হয়ে গিয়ে থাকে তাওবা ইস্তেগফার করতে আছে, এরা হলো সলেহীন। তো অর্থ হল আমার এই বান্দাই যে চার শ্রেণীর বান্দার আছে তাদের তুমি সামিল হয়ে যাও, কারণ তোমার আত্মা ছিল প্রশান্ত আত্মা, তুমি প্রশান্ত চিত্তের অধিকারী ছিলে। তাহলে এখন কিছুক্ষণ যদি মনে করেন যে প্রশ্ন আছে কিছু, পাঁচ মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহু এরকম উদাহরণ রয়েছে, তার মধ্যে এই উদাহরণটি প্রায় আমি দিয়ে থাকি যে আল্লাহ পাক কোরআনে কারিমে দুই বোনকে একসাথে বিবাহ করা হারাম করেছেন, আপনার স্ত্রী আছে আর তার একটা বোন আছে, সে আপন বোন হোক আর বই মাতৃ হোক আর বই পিতৃ সবগুলি বোন কিনবে, তিন শ্রেণীর বোন বোন, অনেক জায়গায় বুঝে না, মনে করে সব বোন বোনই না, ও দূরে চাচা তো বোন খালাতে বোনের মতো মনে করে না, চাচা তো বোন খালাতে মামার বোন আপনি নিয়ে আসেন না, আরো কয়টা করেন না, চারটা পুরো করে দেন, আপনার স্ত্রী একটা খালাতে বোন নিয়ে আসেন, একটা মামার তো বোন নিয়ে আসেন, একটা গত বোন নিয়ে আসেন, আর একটা কিছু আর কিছু নিয়ে আসেন চলবে, কিন্তু আপন বোন বই মাতৃ বোন বই পিতৃয় বোন তিন রকমের বোন বোন বুঝলেন। তো আল্লাহ পাক দুই বোনকে একসাথে বিবাহ বন্ধনে নিয়ে আসা কি করেছেন, হারাম করেছেন, হরমা তালিক হারাম দিয়ে আল্লাহ শুরু করে, হারাম শব্দ দিয়ে ওম্মা তোমা বানা তোমা খালা তুমি করতে করতে আল্লাহ বলেছেন চোদ্দ শ্রেণীর মধ্যে একটি হচ্ছে ওয়ানটাজ মা ও বাইনা লোকটাই, দুই বোনকে একসাথে একত্রিত করবে না, তবে একজন ইন্তেকাল করে গেছে বা তালাক হয়ে গেছে, তারপরে যদি আপনার শ্বশুর সাহেব আবার মনে করে যে না জামাই তো ভালো তালাক দিলে কি হবে, আবার তো হতে পারে শ্বশুর নয় তালাক দিয়ে তো আপনার যে স্ত্রী দিল দিয়ে হয়ে গেছে মেয়ে, আর আমার শ্বশুর সাহেব মাসাল্লাহ জন্য বলি আর একটা মেয়ে আছে আপনাকে দিতে চাইছে, বিয়ে করতে পারেন না পারেন না পারবেন, শুধু ইন্তেকালের ক্ষেত্রে নাই, তো আলাদা আলাদা পৃথক পৃথক আপনি একাধিক বোন বিয়ে করতে পারেন না, যে কেন সাথে উসমান রাজি আল্লাহ তালাকে পরপর দুই মেয়ে দিয়েছেন কিন্তু একসাথে দেওয়া হারাম। এইরকমই আর একটি উদাহরণ নেন, আপনার স্ত্রীর আপন ফুফু আছে বা আপন খালা আছে, খুব সুন্দর লেগেছে খালা শাশুড়ি আর কুমার শাশুড়ি, সেরকম বলে না খালা শাশুড়ি আর কুমার শাশুড়ি, সুন্দর লেগেছে, আপনি খালা শাশুড়িকে পয়গাম দিতে চান, বিয়ে করতে চান, ইচ্ছা হয়েছে চলবে, বক্তারা তো বললো যে হালাল কারণ কোরআনে নেই, ইজাহুল বক্তারা তখন বলে ফেলবে যে কোরআনে নেই সুতরাং হালাল, বোখারি শরীফ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া খালাতিহা, আপনার স্ত্রী এবং তার খালাকে একত্রিত জমা করা যাবে না, একসাথে বিবাহ বন্ধনে রাখা যাবে না, ওয়ালা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, স্ত্রী এবং তার ফুফুকে একত্রিত করা যাবে না। তাহলে দুই হারামে কোনো পার্থক্য আছে নাকি, এই বিদাতি বক্তব্যের কাছে পার্থক্য আছে যে ওইটা কোরআনে অথবা দুই বোনকে সুতরাং ওইটা অকাত্য আরাম, আর এটা যদি ও অপছন্দের মুখুরু করে দিয়ে হয়তো কখন হয়তো আর মাকুরু মানে খাও জর্দা দেওয়া এইসব হুজুর গুলিতে জর্দা খাওয়া কর্তব্যে, আর অনেকে আবার সিগারেট খায় হুক্কা খায়, তো কথা হচ্ছে যে মাকুরু করে দিয়ে হারাম জিনিসকে মাকুরু করে দিয়ে এইরকম যদি মাকুরু আল্লাহ না করে করে দেয় তাহলে তো হারাম কি হালাল করে দিল, এইরকম তবা করেন যে আমরা তবা করছি, হাত ধরেন না, তবে যদি কাউকে এরকম করে তাহলে অঙ্গীকার করার জন্য তো করতে পারে, কিন্তু একজন হাত ধরে আছে আর বাকি আমরা কারো পিঠ ধরে আছে আবার ওর পিঠ আরেকজন ধরে আছে ওর পিঠ আরেকজন ধরে আছে, এগুলি সব গুমরাহী পথভ্রষ্টতা, পথভ্রষ্টতা বিদাতি, সঙ্গীভাবে আপনি নিজের তওবা আপনার তওবা আপনার হুজুর মাফ করতে পারবে কি ক্ষমতা আছে, যে হুজুরের হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন যার দরবারে মাফ হবে তার কাছে আপনি তওবা করবেন, তওবার জন্য কোনো আলেমকে বলতে হবে যে আমি এই পাপ করেছি সুতরাং আমাকে তওবা করিয়ে দেন, এগুলো তো ভুল পথ, হ্যাঁ নিজে নিজে তওবা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হবে, তবে যদি কেউ তওবা করবো আমি কিন্তু কেমন করে তওবা করবো আমার এই সম্পর্কে কিছু জানার নাই তাহলে তওবার শর্তাবলী আমাকে কি করতে হবে এই সম্পর্কে পরামর্শ নিতে পারেন, সেই জন্য আপনার পাপ একবারে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন নতুন মানুষ হয়তো, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসামতু যানবান, আমার দ্বারা ভুল হয়ে গেছে তো আমি তওবা করতে চাই, কি ভুল করেছে, সে বলছে যে আমি ভুলটা করেছি এই যে রাস্তা দিয়ে এক মহিলা যাচ্ছিল আর আমাদের শয়তান কি যে করলো আমি তার চুমা দিয়ে দিয়েছি, খালি এই জানা করেছে শুধু, তুমি জানা করেছো না জানা করি এর থেকে বেশি কিছু করিনি, যে করে ধরে ফেলেছিলাম, তারপর আমার ভয় করে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে আর আপনার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, এটা আল্লাহর ভয়। নবী সাল্লাম কিছু বললেন না, চুপ থাকলেন। নামাজের সময় হয়ে গেল, আজান হলো, নামাজ পড়ালেন নবী সাল্লাম, সাহাবি পিছনে নামাজ পড়ল। তারপরে সাহাবি অপেক্ষায় আছে যারা তিন রকম নামাজের পরে হয়তো জবাব দেবেন। আবার জিজ্ঞাসা, আর আসুর আল্লাহ, আমি জবাব পেলাম না, আমি তো তবা করতে চাই, কেমন করে আমার তবা কবুল হবে? নবী সাল্লাম বললেন, তুমি যে আয়াত জানো না, আতমিস সালাত তারকা ইন্নাহারি ওয়া যুলাফা মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযিবুন সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলছেন আতমিস সালাত, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। হ্যাঁ, তারকা ইন্নাহারি, দিনের দুই বেলা, সকালে বিকালটা ফজর নামাজ পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, যুলাফা মিনাল লাইলি রাতের অংশে, রাতের অংশে এশার নামাজ পড়ো। তো এইভাবে পাঁচ একটা নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে। তারা ফাইন নাহার মানে বলা হয়েছে যে ফজর নামাজ, আর সন্ধ্যাবেলা বিকাল বেলার জন্য নামাজ সূর্য করে যাওয়ার পরে জোহর আর আসর, আর রাতের অংশ হচ্ছে মাগরিব এবং এশা। তো পাঁচ একটা নামাজের কথা আল্লাহ বলেছেন, পাঁচ একটা নামাজ কায়েম করে এক কথাই, তাহলে কি হবে? আল্লাহ বলছেন যে ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত, কারণ এই সব নেকি কি করবে, গুনাহকে ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে, গুনাহগুলি সাফ হয়ে যাবে। তুমি কি আহ করি, তোমার গুণের খাতা মাফ হয়ে যাবে, যাও এইভাবে নামাজ পাবনের সাথে নামাজ পড়ো। আর যে লোক এইরকম পাবনের সাথে নামাজ পড়ে, সে অবশ্যই তওবা করবে, আল্লাহ ভুল হয়ে যাবে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ পাক মাফ করে দেবে। এই হচ্ছে তরিকা, আপনার ভুল যেহেতু মাফ করবেন আল্লাহ পাক একমাত্র, কেউ মাফ করতে পারবে না, এমন যে রসুল্লাহ করে মাফ করার ইচ্ছা রাখেন। সুতরাং আপনি আর রসুল্লাহ যখন যদি থাকতেন, তাহলে বলতেন যে রসুল্লাহ তোমার কাছে পরামর্শ নেন, কিন্তু আপনি আলের কাছে কেন যাবেন, কারণ আপনি জানেন যে কেমন করে তবা করতে হবে। তবে যদি আপনার তবার শর্ত জানেন, অনেকে এখানে আছেন তবার শর্ত জানেন না, দেখি বলেন দেখি দিয়ে যে তবার জন্য তিনটি কন্ডিশন রয়েছে, কি এক দুজন শুরু করেন, অনতত্ব হতে হবে নাম্বার ওয়ান, শর্ত মনে রাখেন, শর্তটা শুনে নিয়ে আপনি নিজে তবা করেন, অন্ধকারে গিয়ে রাতে নির্জনে অথবা ঘরে গিয়ে একা রাস্তায় চলছে না, কাজ মারা কাঁদো না, এটা কোন ধরনের অবস্থা, আর আপনি মনটাকে এক হোক এই করে আল্লাহর দিকে ভাবিতে করে তবা করেন, রাস্তায় তবা হতে পারে, মাটি ঘরে তবা হইতে পারে, এখানে বসে বসে তবা হইতে পারে। অনতপ্ত হওয়া আর এই রকমের কাজ করব না প্রতিজ্ঞা। হ্যাঁ, আর কিছু তিন নম্বরটা না, তিন নম্বর শর্ত হচ্ছে কাজ পাপগুলিকে স্টপ করে দাও, আগামীতে হবে না বললেন, কিন্তু আগামীতে হবে না, কিন্তু এই পাপ যে পাপে ছিল সে পাপ বন্ধ করে দেওয়া, পাপ থেকে বিরত হওয়া, প্রথম এই ক্ষেত্রে শুরু করে পাপ থেকে বিরত হওয়া, পাপটা ছেড়ে দেওয়া। দুই নম্বর হচ্ছে লজ্জিত অনুতপ্ত হওয়া পাপের উপর, হ্যাঁ, গর্ব না করা, কেন অনেকে আবার পাপ করে গৌরব করে তো আমি এরকম করতে পেরেছি, এইরকম ছিলাম, বীর করেছিলাম, ডাকাতি করেছি, এইরকম বদমাশি করেছি, আমকুড়ে খেয়েছি, লিচু করে খেয়েছি, কত লোকের সাথে মারামারি করেছি, যখন আমি ছাত্রলীগ করতাম বা ওই ছাত্র কি সব করতাম, মানে যুগলার আবার নারাজ যাতে না হয় সেই জন্য অন্য দলের কথাও বলেন, তো কথা হচ্ছে এইসব যখন করতাম তো অনেক লোকের সাথে মারামারি করেছে, না এরকম যদি কেউ করে তার মানে সে গৌরব প্রকাশ করছে, তাহলে মাফ হবে না, লজ্জিত নয় সে, তাহলে নির্লজ্জ সে, তো লজ্জিত হওয়া আগামীর জন্য প্রতিজ্ঞা, এখন তো ছাড়লেন কিন্তু আগামীর জন্য হয়তো দু চার দিন পরে যদি আবার নিয়ে যায়, না আগামীর জন্য প্রতিজ্ঞা তখন আমার গোনা হবে না, এই গোনা যে গোনা থেকে তবা করছে, আর এটি হচ্ছে আল্লাহর মতো ক্ষেত্রে, তাহলে ইনশাআল্লাহ গোনা মাফ হবে, তার সাথে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যদি মানুষের হক হয় তাহলে এই তিনটি শর্তের সাথে সাথে যদি আদায় করার মতো হয়, অর্থের ব্যাপার সকাল হয়, তাহলে আদায় করে দিতে হবে, আর যদি অর্থ না হয় তাকে গাল দিয়েছেন, তাহলে কি বলবেন যে ভাই আমাকে গাল দিয়ে নাও, ক্ষমা চাইতে হবে। কারো গিবত করেছেন তাহলে তাকে কি বলবেন যে ভাই আমি তোমার গিবত করেছি, তুমি আমার খুব দুর্নাম করে নিও, নাকি গিবত করা হারাম, তো হারাম দিয়ে আরামকে দূর করা যায় না, ভালো দিয়ে মন্দকে দূর করতে হবে। ইফাদুল্লাহি হ্যাঁ আল্লাহ বলেছেন ভালো দিয়ে মন্দকে দূর করো, পানি দিয়ে পেশাব পায়খানা দূর করো, পায়খানা দিয়ে পায়খানা দূর করা যায় না, পেশাব দিয়ে পেশাব দিয়ে দূর করা যায় না। সুতরাং কেউ যদি জল দিয়ে থাকে কে কথা বলবে না, তুমি জল দিয়ে নাও, কেউ যদি গিবত করে থাকে চুল ঘুরিয়ে দিয়ে থাকে যে তোমার করেছি ভাই তুমি আমার করে নাও, না কেউ যদি মেরে থাকে মাঠটা নেওয়া যেতে পারে, মা তুমি মারলে মেরে নাও, না হলে আমাকে মাফ করে দাও, করা যেতে পারে, কথা আসছি পেশাবের কথা রয়েছে। জি জি জি, অবশ্যই আল্লাহ ভগবান আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, শিল্পীরা থেকে তবা করার তৌফিক দান করেন, সুস্থ রাখেন, দুনিয়াতে আল্লাহ বরকত দেন, আখিরাতে বরকত দেন, নেক আমলে বরকত দেন। আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।